إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন যার মাধ্যমে মুমিনদের অন্তর কি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আলোকিত করেছেন তাদের ঈমানকে বৃদ্ধি করেছেন আর কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে তাদেরকে হেদায়েত করতে চেয়েছেন কিন্তু তারা যখন তাদের থেকে হেদায়েত গ্রহণ করেনি আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন আল্লাহ পাকের হুজ্জত কায়েম করেছেন তিনি যাতে করে কিয়ামতের দিনে আর ওজর পেশ করার অজুহাত পেশ করার কোন অবকাশ না থাকে আমাদের তাফসীর শুরু হবে সূরাতুল আনফাল থেকে সূরাতুল আনফাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে বদর যুদ্ধের সময় নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ যেই সময় ঘটেছিল আর বদর যুদ্ধের কথাই বিশেষভাবে এই সূরার আসল বিষয়বস্তু এই সূরার নামকরণ হচ্ছে আনফাল নাফলুনের বহু বচন নাফল থেকে আমরা নফল নামাজ বলি নফল সাদকা নফল রোজা নফল এই যে নফল শব্দটি বলে থাকি তো নফল কোন অর্থে বলে থাকি আমরা নফল মানে অতিরিক্ত কিসের অতিরিক্ত ফরজের ওপর অতিরিক্ত ফরজের ফরজ নয় অতিরিক্ত ফরজ নয় কিন্তু অতিরিক্ত একে নফল বলা হয় এবাদতের ক্ষেত্রে এমন অতিরিক্ত এবাদত যেটা শরীয়তে যার অনুমতি আছে এমন না যে অনুমতি নেই আবার অতিরিক্ত যদি হয় শরীয়তে অনুমতি নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের নফল ইবাদত বন্দী করেননি তাহলে সেটা বিরাত ধর্মের নামে নতুন কাজ করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অতিরিক্ত সেটা হচ্ছে বেদাত কিন্তু অতিরিক্ত তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার প্রমাণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ রয়েছে সেগুলিকে নফল ইবাদত বলা হয় নফল নামাজ হোক নফল রোজা সিয়াম হোক নফল দান খৈরাত হোক নফল হজ হোক হ্যাঁ নফল কাজকর্ম পর উপকারিতা অনেক সময় জরুরি নয় উপকার করার জন্য মেলা লোক আছে তার মধ্যে আপনি বেরিয়ে পড়লেন নফল কাজ করলেন নফল নফল মানে হচ্ছে অতিরিক্ত এখানে সূরাতুল আনফাল কি আনফাল নাফলুনের বহু বচন আনফাল কেন বলা হয়েছে এই সূরার প্রথম আয়াতে আনফাল শব্দটি উল্লেখিত হয়েছে যে আনফাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ এই আনফালের হুকুম কি তো এই আনফাল মানে কি তাহলে আনফালের হুকুম আনফাল এখানে গানিমতের ধন সম্পদকে বোঝানো হয়েছে অর্থাৎ যুদ্ধলব্ধ বা যুদ্ধে যেসব সম্পদ হাসিল হয় কাফেরদের যুদ্ধের পরে বা যুদ্ধের সময় যখন কাফেররা পরাজিত হয় আর তাদের ধন সম্পদ ছেড়ে পালায়ন করে যেই ধন সম্পদ জেহাদের পরে হাসিল হয় জেহাদের ময়দান থেকে কাফেরদের ধন সম্পদ সেটা হচ্ছে আনফাল বা সেটা হচ্ছে গানায়েম বহু বচন গানিমতের গানিমত এর তাহলে একটা নাম হচ্ছে গানিমত যে গানিমতের কথা এই সুরারই যে দশম পারা শুরু হচ্ছে তাতে আল্লাহ পাক উল্লেখ ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন এখানে গানিমত শব্দটি উল্লেখিত হয়েছে তখন গানিমতের ভাগ বন্টন কে কে পাবে কারা পাবে কাদের জন্য আল্লাহ পাক এগুলিকে করেছেন কোন খাতে বন্টন করতে হবে ওখানে বর্ণনা করা হয়েছে এখানে ওই গানিমতকে আনফাল বলে আখ্যায়িত করা হয়েছে তো আনফাল কেন বলা হলো গানিমতকে এই জন্য বলা হয়েছে যে দুটি কারণ উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে যে এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গনিমতের ধন সম্পদ অতিরিক্ত দিয়েছেন যা অন্য উম্মতকে দেন নাই, এটা হচ্ছে একটি কারণ। যেমন নবী সাল্লামের হাদিসে রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে অতীত খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি, আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা এর পূর্বে কোন নবীকে বা কোন উম্মতকে দেওয়া হয়নি। তার একটি হচ্ছে অহিল্লাত লিয়াল গানায়েম, আমার জন্য গানিমাতের ধন সম্পদ যুদ্ধ লব্ধ সম্পদকে হালাল করা হয়েছে। আগের উম্মতের যে নবী রসুলগণ জিহাদ করেছেন বা উম্মতেরা জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে যে ধন সম্পদ হাসিল করেছে তারা, সেটা পাহাড়ে রেখে দিতে হয়েছে। তারপরে যদি তাদের এই জিহাদ আল্লাহ পাক কবুল করে থাকেন, এতে যদি তারা বেমানি আত্মসাত না করে থাকে সেই গানিমাতের ধন সম্পদ, তাহলে আসমান থেকে আগুন এসে জ্বলে যাবে, তার মানে আল্লাহ পাক সাদরে গ্রহণ করেছেন। আর যদি না হয় তাহলে তাদের এই জিহাদ আর তাদের এই গানিমত কবুল হয়নি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাওমতের জন্য গানিমাতের ধন সম্পদকে হালাল করা হয়েছে পাক পবিত্র মুজাহিদিনদের জন্য। তাহলে অতিরিক্ত এই উম্মতকে দেওয়া হয়েছে, এটা একটা অর্থ। এই অর্থে গানিমাতকে আনফাল বলা হয়েছে, অতিরিক্ত এই উম্মতের বোনাস অন্য উম্মতকে দেওয়া হয়নি। আর একটি কারণ হচ্ছে গানিমাতকে আনফাল বলার, সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদিনদেরকে যারা সত্যিকার অর্থে জিহাদ করবে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য আল্লাহর জমিনে, তাদেরকে আল্লাহ পাক আখিরাতে মহা পুরস্কার দেবেন এই ওয়াদা করেছেন। তাদের সাথে আল্লাহ পাক ব্যবসার চুক্তি করেছেন, এই আয়াত সূরা তাওবাতে গেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক না? তো কি দেবেন আল্লাহ পাক তাহলে জিহাদের পুরস্কার? জান্নাত, যেটা হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য, সবকিছুর লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে পৌঁছা, জাহান্নাম থেকে বাঁচা, সেটা হচ্ছে আসল পুরস্কার। এই আসল পুরস্কারের সাথে সাথে অতিরিক্ত পুরস্কার দুনিয়াতে পার্থিব জগতে হচ্ছে মুজাহিদিনদের জন্য এই গনিমতের ধন সম্পদ। এই অর্থে গনিমতকে কি বলা হয়েছে? আনফাল বলা হয়েছে। এটা আখেরাতের জান্নাতের উপর দুনিয়ার অতিরিক্ত বোনাস মুজাহিদিনদের জন্য যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা দিয়ে, যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করছে। সাহাবাই কিরামদের মাঝে যখন বদর যুদ্ধ সংঘটিত হইল আর তাতে বিজয় লাভ করলেন মুমিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, গনিমতের ধন সম্পদ পাওয়া গেল, এগুলি কে নেবে, কে পাবে? সবাই মনে করে যে আমি বেশি কাজ করেছি তো আমি বেশি পাবো, তো কে পাবে, কে কতটা পাবে, কল্পনা জল্পনা তো হবেই, তাই না? মানুষ হিসাবে কল্পনা জল্পনা যে এইগুলো যে কার কাছে যাবে, কে যে পাবে ইত্যাদি তো হবে। তো লোকেরা আপোষে আলাপ আলোচনা করছে, জিজ্ঞাসাবাদ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে। এর জবাবে আল্লাহ পাক বলছেন, দেখো এতে তোমাদের কল্পনা জল্পনা করার কোন প্রয়োজন নেই, এই ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এবং যেহেতু আল্লাহ পাক বিধান নাজিল করেন একমাত্র নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উপর, সুতরাং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ফয়সালা দেবেন, যে ফয়সালা আল্লাহ পাক দেবেন তার রাসূল দেবেন, সেটাই হচ্ছে ফয়সালা যে কে পাবে। এখন এই ফয়সালা এখানে উল্লেখ করা হয়নি, এখানে শুধু এতটুকু বলা হয়েছে যে তোমাদের কল্পনা করার কোন প্রয়োজন নেই, কে পাবে না পাবে এসব তোমাদের সিদ্ধান্ত নেওয়ার কোন প্রয়োজন নেই, এই সিদ্ধান্ত আল্লাহর হাতে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী তোমাকে জিজ্ঞেস করে, আল্লাহ পাক বলছে তোমাকে জিজ্ঞেস করে লোকেরা বা জিজ্ঞেস করছে লোকেরা মানে সাহাবীগণ, আনিল আনফাল গনিমতের ধন সম্পদ সম্পর্কে, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে। কুল, হে নবী তুমি বলে দাও, আল আনফাল লিল্লাহ ওয়া রাসূল, গনিমতের ধন সম্পদ আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, এর মালিক কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়সালা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে কোরআনে কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা ওয়াহি, আল্লাহ পাক এভাবে ফায়সালা করবেন, যেই ফায়সালা করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই ফয়সালা তোমাদেরকে মেনে নিতে হবে। লিল্লাহি ওয়ালির রাসূল, লিল্লাহি ওয়ালির রাসূল মানে এই না যে আল্লাহ নেবেন আর রাসূল নেবেন আর কেউ পাবে না তোমরা, এটা অর্থ নাই আর কি। মানে ফায়সালা করবেন আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ বিধানদাতা সারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর বিধানের প্রচারক বাহক হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং সিদ্ধান্ত আল্লাহ এবং রাসূলের। ফাত্তাকুল্লাহ, এখানে তিনটি নির্দেশ দেওয়া হয়েছে মমিনদেরকে, আর এমন মমিন যারা সবচেয়ে শ্রেষ্ঠ মমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদরের যুদ্ধে হাজির হয়েছেন, তাদেরকেও তিনটি নির্দেশ দিয়েছেন। যেই তিনটি নির্দেশ অত্যন্ত গুরুত্ব রাখে জেহাদের ময়দানে বিশেষ করে, আর প্রত্যেক মুসলিমের দৈনন্দিন জীবনেও। ফাত্তাকুল্লাহ, প্রথম হুকুম হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহকে ভয় করো। সুতরাং কি করো, আল্লাহ এবং রাসূলের হাতে যখন চূড়ান্ত ফয়সালা, গনিমতের ধন সম্পদ ভাগ বন্টনের, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। ওয়াসলেহু জাতা বাইনাকুম আর দ্বিতীয় নির্দেশ হচ্ছে যে তোমরা তোমাদের আপোষের সদ্ভাব স্থাপন করো বা স্থাপিত রাখো। তোমাদের মাঝে সদ্ভাবকে কি করো, স্থাপিত রাখো, মজবুত রাখো। ওয়াসলেহু জাতা বাইন, আপোষে যাতে করে তোমাদের মাঝে মনোমালিন্য, কলহ, বিবাদ সৃষ্টি না হয়। জেহাদের ময়দান, গানিমা, ধন সম্পদ পাওয়া গেছে, এই নিয়ে আপোষে কলহ শুরু হয়ে গেছে, এটা যেন মোটেই না হয়। আপোষে আমি কম পেলাম, সে বেশি পেয়ে গেল, যদি শুরু হয় তাহলে কি হবে, কলহ শুরু হবে না? হবে না, এইরকমটা করিও না, তাহলে এখানে বলা হয়েছে। আর এইরকমই যাতে সম্পর্কের অবনতি ঘটে যেকোনো ক্ষেত্রে, আসলে বোঝা যাবে এমন কিছু করিও না যাতে তোমাদের আপোষের সম্পর্কের অবনতি ঘটে, সম্পর্ক খারাপ হয়ে যায়। আগের নির্দেশ কি ছিল, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে হবে কি, কেউ চুরিয়ে রেখে দিবে না যে আমি এটা পেয়েছি, কেউ তো দেখতে পাইনি, লুকিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে রেখে দি, করবে? কারণ আল্লাহকে ভয় করো। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নির্দেশ মোমিন মুসলিমের জন্য, আর বিশেষ করে জেহাদের ময়দানে কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করো, তো একটা সুচ পর্যন্ত রাখবে না। খাইবারের যুদ্ধে একজন সাহাবী একটা শুধু চাদর, এটা চাদর রেখে নিয়েছিল, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই লোকটি পদে শহীদ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জান্নাতি, তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাল্লা ওয়াল্লাহ, কোশ্চিন কালে না, সে জান্নাত যেতে পারবে না, আমি দেখতে পাচ্ছি যে চাদরটি সে গনিমতের ধন সম্পদ থেকে চুরি করেছিল, লুকিয়ে রেখেছিল, সেটা তার উপর দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। অথচ জিহাদ করেছে, অথচ আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, কিন্তু যখন সাহাবীরা বললেন যে সে জান্নাতি, তখন নবী সাল্লাল্লাহু বলেছেন, আমি দেখতে পাচ্ছি যে আগুনে সে জাহান্নামের আগুনে জ্বলছে, তার ওই কম্বলের সাথে বা চাদরের সাথে। আল্লাহকে ভয় করা কত জরুরি জিনিস। তাহলে আপনি যতই ইবাদত বন্দী করেন, আর যতই আপনার সহি আকিদা হোক, আর যতই আপনি ভালো মানুষ হন না কেন, আখলাক আমলে, কিন্তু যদি আপনার রুজিতে হারাম থাকে, তাহলে এই হারাম রুজির কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বিশেষ করে যেটা জনগণের ধন সম্পদ, সেখানে কিন্তু আরো বেশি অপরাধ বেড়ে যায়। একজনের মাল চুরি করেছেন, তাহলে আপনার বাদী কিয়ামতের দিনে একজন হবে, একজন মালিকের চুরি করেছেন অথবা একজন ব্যক্তির চুরি করেছেন। কিন্তু যখন জনগণের সম্পদ হবে, গনিমতের ধন সম্পদ, জনগণের সম্পদ, বাইতুল মাল, এইরকম রাষ্ট্রীয় সম্পদ হবে, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আপনি ভেঙে ফেলে দিলেন, আগুন লাগিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, সরকারি বাস জ্বালিয়েছে, বেসরকারি তো জ্বালেন, বেসরকারি জ্বালালে একজনে জ্বালালেন, আর সরকারি জ্বালালে গোটা দেশের সমস্ত নাগরিকের ওতে ভাগ আছে, নাকি? এগুলো তো আমাদের দেশের মানুষ বুঝে না। হারিয়ারি নাম আবার অনেকে জিহাদও দেয়, যারা দুনিয়ার পেট পূজার রাজনীতি করছে, তারা তো নিজের স্বার্থের জন্য করছে, ওরা জিহাদ বলে না, আর ওটাকে ধর্ম বলে না, ওরা বিধর্মিতার কাজ করছে, ওরা পেটের স্বার্থে আর গদির স্বার্থে করছে, কিন্তু যারা ধর্মের নামে করছে তারা আবার এটাকে জিহাদের নাম দিচ্ছে। অথচ কিয়ামতের দিনে বাদী সকলে আসবে আপনার বিরুদ্ধে, আমাদের ধন সম্পদ ধ্বংস করেছে, অর্থনীতি ভেঙে পড়েছে দেশের, করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি চুরি করার চাইতে গনিমতের ধন সম্পদ চুরির ক্ষেত্রে শাস্তির কথা বেশি শক্ত করে বলেছেন, কারণ এখানে সকলের হক নষ্ট করা হইল, সকলের, সমস্ত মুজাহিদিনের হক নষ্ট করা হইল, জনগণের হকের মতো। তৃতীয় নির্দেশ কি, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাসী হও, ইমানদার হও, তাহলে আল্লাহর আনুগত্য করো আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আনুগত্য জরুরি যে কোনো ক্ষেত্রে, দুইজন থাকলে, দুইজনে যদি বলে আমরা কেউ কাউকে মানি না, ও ওর মতো চলুক, আমি আমার মতো চলব, শান্তি পাবেন না, কিন্তু যদি মনে করেন আমরা দুজন আছি তো একজন যেহেতু সিনিয়র সুতরাং তার কথা একটু মানি, হ্যাঁ তার পরামর্শ নিই, তাহলে কিন্তু সুষ্ঠুভাবে পরিচালিত হবে যে কোনো প্রতিষ্ঠান, ঠিক না? স্বামী স্ত্রী দুজন ছেলে মেয়ে নেই, কেউ কাউকে মানতে চায় না, চলবে? গাড়ি অচল, হ্যাঁ এরকমই কর্মক্ষেত্রে, এরকম সফরে, সফরে দুইজন সঙ্গে বেরিয়েছেন হজ বা উমরা করতে, আর দুইজনে মনে করছেন যে আমি কি ওর চাইতে কম। আপনি বলছেন আমি এই পেট্রোল পাম্পে থামবো, ও বলছে না থামবো না, সামনে গিয়ে থামবো, 10 কিলোমিটার যেয়ে থামবো। হ্যাঁ আপনি বলছেন না এই হোটেলে খাবো, বলছেন না এই হোটেল না আরেক হোটেলে খাবো, আমি ঝগড়া শুরু হবে না, শুরু হয়ে যাবে। আনুগত্য জরুরি, আর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে নিঃশর্ত, কোন শর্ত নেই, তা হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর কথা মানা এবং তা রসুল সাল্লাল্লাহু সাল্লামের আনুগত্য করার ক্ষেত্রে কোন শর্ত চলবে না, যে আমাদের ইমাম সাহেব বলেছে কিনা, আমাদের হুজুররা বলছে কিনা, আমাদের দেশের আলেমালা কি বলছে, আমাদের অমুক কি মুরব্বী কি বলছে, আমাদের পীর সাহেবের তরিকা কি আছে, কোনো কিছু দেখা দেখিনি, আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে, যখন আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে এটাই আল্লাহর কথা, এটাই হচ্ছে রসুলুল্লাহ সাল্লামের ফয়সালা। মানুষের কথার ক্ষেত্রে শর্ত আছে, সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতেই হইতে হবে। যদি আল্লাহ রসুল নাফরমানি করে আমি কোন হুকুম দিই তো মানা আপনার জন্য ওয়াজিব নাই না জায়েজ নাই, জরুরি নাই বললেন, জরুরি নাই কথাটা ভুল না। আমি যদি আপনাদেরকে কোন একটা এমন হুকুম করি যেটা আল্লাহ রসুলের বিরুদ্ধে শরীয়তের বিপরীত, তাহলে কি করবেন? তাহলে আনুগত্য করা জরুরি নয় না জায়েজ নাই? জায়েজ নাই, কার গুনাহ হবে? আপনার আপনার বাপ যদি বলে যে এই লোকটা খুব আগে বেড়ে যাচ্ছে, যা তো জমির ফসল টসল রাতে কেটে নিয়ে চলে যায় গ্রামে গঞ্জে, কারো মুরগি মেরে দিল, হ্যাঁ কারো খাসি মেরে দিল, এই খাসিটা বাড়ি দে জবাই করে দে, জায়েজ? জায়েজ নাই, জায়েজ নাই। ওখানে যদি আপনি বাপের কথা মানেন তো আপনি হারাম কাজ করলেন, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করলেন এবং রাসূলের নাফরমানি করলেন, আপনি বাপ বাপকে মানতে গিয়ে আল্লাহ এবং রাসূল নাফরমানি করবেন? তো স্ত্রী যদি বলে যে তুমি দাড়ি রাখিও না, তা আনুগত্য করা জরুরি নয় না? বলেন স্ত্রীর কথা মানা জরুরি নয়, ঠিক না? নাকি জায়েজ? না, স্ত্রীর কথা মানলে কি হবে, হারাম হবে না জায়েজ হবে, মাকরু হবে? হারাম, জি হ্যাঁ, বুঝতে পারছেন? তাইলে বাপের কথা যদি না মানা যায়, একটা অন্যায় কথা বলছে, তো স্ত্রীর কথা কি করে মানা যাবে? বাপ 25 বছর 30 বছর মানুষ করে দিল আর কাজে লাগিয়ে তার স্ত্রী হঠাৎ করে এসে আপনার হুকুম চালাতে শুরু করলো, তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না, তার কথা মানা জরুরি হয়ে গেছে, স্ত্রী আমাকে দাঁড়িয়ে রাখতে দেয় না, কত নির্বোধ মুসলমান আপনি তাহলে! বাপ যে জন্মদাতা তার কথা মানা যাবে না আল্লাহ আর নাফরমানি করে, মা যে পেটে রেখেছে 10 মাস তার কথা মারা যাবে না আল্লাহ নাফরমানি করে, রসুলের নাফরমানি করে? মা যদি বলে চল আমাকে শাহজালাল মাজারে নিয়ে চল, ওরসে যাব, মানা জরুরি নয় তাই না? জায়েজই নয়, হারাম। লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, কোন সৃষ্টির আনুগত্য নেই ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাফরমানি করে কাকে মানা চলবে না, আলেমকেও মানা চলবে না, বাপ মাকে মানা চলবে না, শাসককেও মানা চলবে না, কাউকে মানা চলবে না, আমি এটা করতে পারবো না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিন, তোমরা যদি সত্যিকার মুমিন হও। জিহাদের ময়দানে যখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন তাহলে আর কোন আপত্তি তুলবেন না, আল্লাহর ফয়সালা যে অমুক এইরকম পাবে, রাসূলুল্লাহ এইভাবে বিচার করে দিয়েছেন, একে এত দিয়েছেন, ওকে এত দিয়েছেন, ওকে এত দিয়েছেন, কাউকে ছাগল দিলেন, আমাকে ছাগল দিলেন, ওকে কেন উট দিলেন, এটা আর বলার আপনার ইখতিয়ার নেই, কারণ আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর রাসূলের আনুগত্য করতে বাধ্য তুমি, ফরজ আল্লাহর আনুগত্য, আল্লাহর কথা মানা এবং রাসূলের কথা মানা বা ফয়সালা মানা। জি, তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন যে সত্যিকার মুমিন কারা, এই যে মুমিন বলা, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের মধ্যে এই গুণগুলি থাকবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আপোষের সম্পর্ককে উন্নত করার চেষ্টা করবে এবং আল্লাহকে ভয় করবে, তাই না? তিনটি গুণ বলা হলো না? তারপরে বলে তাহলে মুমিন কারা, মুমিনদের কিছু গুণ শুনেন, বলছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিঃসন্দেহে মুমিন সত্যিকার অর্থে ওই সব লোকেরা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা আলোচিত হলে, যুকিরাল্লাহ মানে আল্লাহর কথা আলোচনা করা হলে, এটা হচ্ছে ব্যাপক অর্থ, এটা হচ্ছে ব্যাপক অর্থ, যুকিরা মানে আলোচনা করা, যুকিরা মানে শুধু সুবহানাল্লাহ পড়া নয়, যেটাকে আমাদের দেশের লোকেরা শুধু জিকির বলে, জিকির মানে উল্লেখ করা, জিকির মানে আলোচনা করা, জিকির মানে স্মরণ করা, বুঝা গেছে? জি, তো জোকেরা আল্লাহর কথা আলোচিত হলে, আল্লাহর কথা উল্লেখ করা হলে, আল্লাহর কথা মানে আল্লাহর সত্তার কথা, আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহ পাকের রুবুবিয়তের কথা, আল্লাহ পাকের ওলুহিয়াত ইবাদত বন্দেগীর কথা, আল্লাহ পাকের আদেশ নিষেধের কথা, আল্লাহ পাকের সন্তুষ্টির কথা, আল্লাহ পাকের ভালোবাসার কথা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের বিধিবিধানের কথা, সবগুলিকে সামিল জকির আল্লাহ, তাই না? তো আল্লাহর কথা আলোচিত হওয়া মানে এতগুলি সবকে সামিল। আল্লাহ সম্পর্কে আলোচনা করা, আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা কি জন্য করছি? আল্লাহর আলোচনার জন্য, তাই না? আল্লাহর ইবাদতটা ঠিকভাবে জানতে পারবো, রসুলের মাধ্যমে জানতে পারবো, সেজন্য রসুলের জীবনে আলোচনা করছি। তো ওইটা হচ্ছে আল্লাহ সম্পর্কে আলোচনা করা, আল্লাহর দিনের মাসলা মাসাইল, হ্যাঁ, নামাজের তরিকা, রোজা, যাকাত, হজ, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, হ্যাঁ, আলোচনা, আল্লাহর আলোচনা নয় কি দুনিয়ার আলোচনা নাকি, সবকে সামিল। এই আলোচনা, আল্লাহ সম্পর্কে আলোচনা করা, আল্লাহর দিন সম্পর্কে আলোচনা করা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার উপকারিতা একজনে শুধু সীমিত থাকে না, সকলে তারা দ্বারা উপকৃত হতে পারে। এখন আল্লাহর কথা আলোচনা চলছে না চলছে না? আল্লাহর কথা আলোচনাতে শুধু ব্যক্তিগত আমারও ফায়দা রয়েছে না আপনাদেরও ফায়দা রয়েছে, আপনাদেরও ফায়দা রয়েছে। কিন্তু এখন এক ঘন্টা ধরে আমি আলোচনা না করে শুধু যদি সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, আরো বহু তাসবিহ তাহলিল রয়েছে যদি করতে থাকি আসর পর্যন্ত, তো আমার ফায়দা হবে না হবে না? আমার ফায়দা হবে, আপনাদের ফায়দা হবে? আপনাদের আমার জিকির দিয়ে আপনার ফায়দা হবে না, ঠিক না? এটাও আল্লাহ স্মরণ করা, কিন্তু দুই স্মরণের পার্থক্যটা বুঝতে পারলেন? তাহলে কোন স্মরণটা, কোন আলোচনাটা বেশি গুরুত্ব রাখে এখন বুঝলেন? তাহলে আর কোনটা ব্যাপক করতে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির মানে শুধু নির্জনতা অবলম্বন করে আপনি জিকির করছেন, আর জাতি জাহান্নামের পথে চলে যাচ্ছে, জাতি শিরক বিদাতের আকীদা রাখে, জাতি বেনামাজি বেদিন হয়ে যাচ্ছে, আপনার দুনিয়া সম্পর্কে খবর নাই, এই জিকির আল্লাহ করতে বলেন নাই, এই জিকির না। মুস্তাহাব জিকির নিয়ে পড়ে আছেন আর ফরজ জিকির না, ইসলাম শিখা ফরজ, দিনের জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান দিচ্ছেন না আপনি আলেমে দিন একজন, হ্যাঁ, আর আপনি নির্জনে বলছেন যে আমি এখন বসেছি বা আমার হুজুর এখন মোরাকাবাতে বসছে, আপনার মোরাকাবাতে আপনার ফায়দা, তাও সুন্নতি তরিকা হইলে ফায়দা, বেদাতি তরিকা হলে আপনারও ফায়দা নেই, কারণ নবীর আদর্শ না আপনি, বুঝে গেছে? এখানে জকির আল্লাহ মানে কি, আল্লাহর কথা আলোচিত হলে, আল্লাহর কথা যদি উল্লেখ করা হয়, সে আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে হোক, জাত সিফাত সম্পর্কে হোক, আল্লাহ পাকের সম্পর্কে যেসব আকীদা রয়েছে সেগুলি সম্পর্কে হোক, ধর্মীয় বিশ্বাস অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সম্পর্কে হোক, আল্লাহ পাকের দ্বীনের মাসলা মাসাইল সম্পর্কে হোক, হ্যাঁ, হালাল হারাম সম্পর্কে হোক, ইযা যুকির আল্লাহু, দ্বীনের কথা আলোচনা হইলি, আল্লাহর কথা আলোচনা হইলি, মুমিনের অবস্থা কেমন হয় শুনুন, এই অবস্থাগুলি আপনার মধ্যে আসতে হবে, এইরকম যেন আপনার অন্তরের অবস্থা হয়, আপনার ইমান আমলের অবস্থা হয়, আপনার কাজকর্মের অবস্থা হয়। ওয়াজিলাত কুলুবহুম, তাদের অন্তর কেঁপে উঠে, আল্লাহর কথা আলোচনা করা হইলে তাদের অন্তর কেঁপে উঠে, আল্লাহ পাকের দিনের কথা বলা হচ্ছে, আল্লাহর দিন থেকে কত দূরে আমি সরে গেছি, আল্লাহ পাকের যে সিরাতে মুস্তাকিমের কথা আলোচনা করা হচ্ছে, এই সরল পথ থেকে জান্নাতের পথ থেকে আমি ডানে বামে কোথায় গাড়ি নামিয়ে দিয়েছি, আমি জাহান্নামের পথে নামিয়ে দিয়েছি, তাহলে ওয়াজিলাত কুলুবহুম, অন্তর কেঁপে উঠবে আল্লাহ পাকের ভয়ে, যে এই অবস্থায় যদি আমার মত চলে আসে এই পাপের অবস্থায়, তাহলে আমি কোথায় যাব, আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার গাড়ি তো জান্নাতে যাবে না, এই লাইফের গাড়ি জাহান্নামে চলে যাবে, ওয়াজিলাত কুলুবহুম। এইরকম আল্লাহ পাকের গুণাবলীর মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের আলেমুল গায়ব হওয়ার কথা আপনার বাপ জানতে পারেন না, মা জানতে পারেন না, আপনার স্ত্রী পর্যন্ত জানতে পারেন না, আপনি চরিত্রহীন, হ্যাঁ, আপনি এইরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন, কেউ জানতে পারেন না, কিন্তু আল্লাহ পাক তো জানছেন আলমুল গায়ব। তাহলে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে, আল্লাহ পাকের ইলমে গায়বের কথা আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবহুম, অন্তর ভয়ে কেঁপে উঠবে, আল্লাহ তোমার উপর তো লুকিয়ে রাখা যায় না, আমি কি করেছি, সুতরাং ফিরে আসবে আল্লাহর দিকে, তওবা করবে, সংশোধন করবে, ওয়াজিলাত কুলুবহুম। এই নয় যে শুধু আপনি কোরআন তেলাওয়াত করছেন আর সুরটা সুন্দর সুন্দর শুনতে ভালো লাগছে, তখন চোখে একটু পানি চলে আসলো সুর শুনে, এটা বোঝানো হয়নি, এতে এমন কোন ফায়দা হলো যে সুর শুনে আপনাকে শুধু চোখে পানি আসলো? অনেক বড় হয় এরকম, ভালো কারি সাহেব তেলাওয়াত করছে আর এত মধুর সুরে তেলাওয়াত করলো যাতে চোখে পানি চলে আসলো, সাময়িক এ চোখের পানি, কিন্তু আপনার লাইফটা পরিবর্তন করবে না, আপনার জীবনে ইমানি উন্নতি আসবে না, আপনার আল্লাহর ভয় ভীতি পয়দা হবে না, আখেরাত জান্নাতমুখী আপনি হইতে পারবেন না। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর দিন বুঝে, আল্লাহ পাকের গুণাবলী বুঝে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ সম্পর্কে বুঝে তারপরে নিজের সংশোধন করা যে আমাকে এই সরল পথে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই পথেই থাকতে হবে, আমি কি এই পথের উপর আছি। অজলাত কুলুবহুম অন্তর কেঁপে ওঠে মুমিন হলে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলি পাঠ করা হয় বা পঠিত হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান ওই আয়াতগুলি বৃদ্ধি করে দেয়। জাদাতহুম এর ফাইল কর্তা হচ্ছে আয়াতগুলি, আয়াতগুলি কি করে তাদের ঈমানকে বৃদ্ধি করে। ঈমান বৃদ্ধি হয় আল্লাহ পাকের আয়াত শুনলে। সাহাবায়ে কেরাম আয়াতগুলি অর্থ বুঝে শুনতেন না, এমনি শুনতেন অর্থ বুঝে। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে যথাসাধ্য অনারবদেরকে, আরবিদের জন্য প্রথম ফরজ, অনেক সময় শুদ্ধ ভাষা কোরআন ভাষা আরবি বুঝে না, তাহলে আরো হতভাগা, তার তো তার জন্য তো সহজ, একটু ভাষা জ্ঞানটা এগিয়ে নিয়ে গেলেই তো, বা একটু কোরআন চর্চা করলেই তো কোরআনে কারিম বুঝতে পারে। মাতৃভাষায় কোরআনে কারিম নাযিল হয়েছে, যদিও 1400 বছর এতে ব্যবধানে বা এই সময়টাই ভাষার কিছু পার্থক্য হয়ে গেছে, তারা মাতৃভাষা বলে বুঝে, কিন্তু কোরআনের ভাষা শুদ্ধ ভাষা, অনেক অনেক অনেক শব্দই বুঝে না বা অনেক বাক্য বুঝে না, বুঝার চেষ্টা করলে তাদের জন্য অনেক সহজ, ঠিক না। একজন অনারবের জন্য অনেক কষ্ট কোরআন বুঝা, কিন্তু তাকেও যথাসাধ্য কি করতে হবে, আল্লাহ পাকের সম্বোধন, আল্লাহ পাক অ্যাড্রেস বুঝার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক কি বলছেন বুঝার চেষ্টা করতে হবে। কারণ এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে আদর্শ, যে না বুঝে শুধু কোরআন তারা শুনতেন না, না বুঝে শুধু কোরআন মুখস্থ করতেন না, না বুঝে তারা কোরআন তেলাওয়াত করতেন না, কোরআনের কারি হইতেন না। তো যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়, তাদের ঈমান এই কোরআনে কারিমের আয়াত বৃদ্ধি করে। তাহলে বোঝা গেল যে আয়াত দ্বারা যে ঈমান কি হয়, ভালো কাজ করলে কোরআন তেলাওয়াত করা বা কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের অর্থ শোনা, কোরআনের তাফসীর শোনা, ভালো কাজ না মন্দ কাজ, ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি হয়, এটা বোঝা গেল। যখন ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি হয়, তাহলে এর বিপরীত কেউ যদি মন্দ কথা কাজে লিপ্ত হয় তো ঈমান কম হয়। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে, ইয়াজিদ বিত্তাআ ওয়া ইয়ানকুস বিল মাসিয়া, নেকির কাজ করলে ঈমান বাড়ে আর গোনার কাজ করলে ঈমান কমে। মানুষ যখন গোনা করতে থাকে অন্তরে একটা করে কালো দাগ পড়তে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, নকেতাত নকতাতান সাউদা, একটি করে কালো দাগ হইতে হইতে হইতে গোটা তার হৃদয়টাকে অন্তরটাকে এই কালো দাগ, পাপের এই কালো দাগে এমন করে ঘিরে ফেলে, যাকে আল্লাহ কোরআনের ভাষায় মরিচা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদের হৃদয়ের ওপর অন্তরের ওপর কি হয়ে গেছে, রান জং মরিচা লেগে গেছে। এই মরিচা ছুটাইতে হবে কি দিয়ে, তওবা ইস্তিগফার দিয়ে, তওবা ইস্তিগফার দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার করে তওবা ইস্তিগফার পড়তেন, অথচ তার গুনাহ নেই, অথচ তার আগের পরের ভুল ভ্রান্তির ক্ষমার অগ্রিম ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আপনার কতটা তওবা ইস্তিগফার দিনে করছেন আর কতটা আল্লাহ অভিমুখী আপনি, আপনি আপনার অবস্থা যাচাই করুন। আল্লাহ পাক যেন আমাদের ঈমান বৃদ্ধি করেন, গুনার কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর 3 নম্বর গুণ হচ্ছে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সত্যিকার মুমিন ওরা যারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে। কাজ করে রেজাল্ট পরিণতিটা আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ আমি আমার কাজ করলাম, এখন তুমি তোমার কাজ করো। যে কোনো ক্ষেত্রে চাকরি করেন, ডিউটি করেন, ডিউটি করে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, ডিউটি যাবেন না বলে আল্লাহ রুজিতে বরকত দাও, হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, বদরের যুদ্ধের আলোচনা শুরু হয়েছে তাই না, বদরের যুদ্ধের আগে মসজিদে নববীতে তো দোয়া করতে পারতেন, যদি এটা ইসলাম হইতো, ইসলাম সমর্থন করত যে কাজকর্ম না করেই শুধু আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, কাজকর্ম না করেই শুধু বিজয় লাভ করা, মেহনত পরিশ্রম না করেই শুধু সাকসেস হওয়া, এটার অবকাশ যদি থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যেতেন, তখন মক্কা বিজয় হয়নি, মসজিদে নববীতে বসে যেতেন আর বসে গিয়ে ওখানে আল্লাহর কাছে দোয়া করতেন। বদর প্রান্তে গিয়ে কেন দোয়া করছেন, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ 1000 গুণ, 1000 গুণের ফজিলত ছেড়ে বদরে গিয়ে 170 কিলোমিটার দূরে গিয়ে ওখানে করে গিয়ে তিনি দোয়া করছেন, এত দোয়া করছেন, এত দোয়া করছেন যে শরীর থেকে চাদর পড়ে যাচ্ছে, ওনার খবরই নেই, খবর নেই যে গায়ের চাদর পড়ে গেছে, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদরটা উঠিয়ে দিয়ে বলছেন যে কাফাকা মুনাসাদাতুকা রাব্বাকা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে যে এইভাবে যাচ্ছা করেছেন, চেয়েছেন একগ্র চিত্তে, এটা যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনার দোয়া কবুল করেছেন নিশ্চিত। ফাইনাল্লাহ সাইয়ুনজুলাকা মা ওয়াদা, আল্লাহ যে আপনার সাথে প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন যে আমি আমার রসুলের সাহায্য করব, অবশ্যই আল্লাহ আপনাকে এই ওয়াদা পূরণ করবেন, আজকে বিজয় লাভ করবেন। কর্ম করে রেজাল্টটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা। কর্ম দুই রকম, একটা হচ্ছে শারীরিক, মানসিক, দুনিয়াবী পার্থিব কর্ম, যার জন্য জেহাদের ময়দানে যেতে হয়েছে, হ্যাঁ, যার জন্য আপনাকে ডিউটিতে যেতে হবে, যার জন্য আপনার ব্যবসার রিস্ক, লাভ লস, হ্যাঁ, যে কোনোটাই হইতে পারে, কিন্তু করতে হবে, যার জন্য আপনাকে বিদেশে আসতে হয়েছে। আরেকটি হচ্ছে ইমানি কর্ম, দোয়া করতে হবে আল্লাহ আমার রিজিকে বরকত দাও, এটাও কর্ম আপনার। এই দুই কর্ম করে তারপরেও যে দোয়া করলেই হয়ে গেল, আর আমি ডিউটি করলেই হয়ে গেল, ব্যবসা চালু করলেই হয়ে গেল, বিদেশ আসলে হয়ে গেল, না, রেজাল্ট আমার হাতে নেই, রিজিক কার হাতে আছে? অফিস সময় রিজিক আল্লাহর হাতে রয়েছে, সুতরাং রেজাল্ট কার হাতে ছাড়তে হবে? এখন আল্লাহ তুমি রাজাক, তুমি রিজিক দাও, আমার কাজ আমি করলাম, আমি দোয়াও করলাম তোমার কাছে, আর দোয়া করছি, আর আমি ডিউটিও করলাম, আমি ব্যবসাও করছি, আমি বিদেশেও আসলাম, এখন রাজাক তুমি রিজিক দান করো। সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন আপনাকে ইতিবাচক চেষ্টা চালাইতে হবে, তেমন নেতিবাচক থেকে বাঁচতে হবে, অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করতে হবে না। টাকা হাতে নিয়ে সবাই দেখছে আর ভিড়ে জুমার দিন এই মার্কেট দিয়ে হাঁটছেন, আপনি আপনার ব্যাগ দিয়ে দেখা যাচ্ছে যে টাকার বান্ডিল নিয়ে ঘুরছেন, আপনি আল্লাহ ভরসা চলবে? আল্লাহ ভরসা বলে চলবে? চলবে না। হ্যাঁ, আপনার রুমে অনেক সাথী সঙ্গীরাই থাকা, যেখানে সেখানে আপনি দামি দামি জিনিস ফেলে রেখে দেন, চলবে? হ্যাঁ, অনেকের ইমান দুর্বল রয়েছে। তাহলে সতর্কতা, আল্লাহ বলছেন খুজু হিজরাকুম, জিহাদের ময়দানে গিয়ে যখন নামাজ সালাতুল খব হয়, ভিতির নামাজ পড়তে হবে, তখনও বলছেন তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমরা সতর্ক সাবধান থাকো, নামাজও পড়ো, সতর্ক সাবধান থাকো, সতর্ক সাবধান থাকো, খুজু হিজরাকুম, আল্লাহ ভরসা, আমরা কোনো কিছু করব না, যা হবে হবে, এটা না, সতর্কতা অবলম্বন করতে বলে। এগুলি হচ্ছে মানুষের দুনিয়ার উপায় উপকরণ গ্রহণ করা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন। ওয়ালা রব্বিহিম তাওয়াক্কাল, তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে, তাওয়াক্কাল আল্লাহ ভরসা সম্পর্কে আজকে জুমার দিনে যারা মসজিদে ছিলেন ওখানে শুনে এসছেন। আরো অতিরিক্ত মুমিনদের কিছু গুণ আল্লাহ পাক বয়ান করছেন, তিনটি তো বয়ান করা হলো, তাই না? তারপরে বলছেন যে সত্যিকার মুমিন ওরা, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে, কায়েম করে, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা বেশ কয়েকটি দিককে শামিল, এর উপর একটা আমার আলোচনা আছে, নামাজ কায়েমের, হ্যাঁ, বা নামাজ প্রতিষ্ঠার পদ্ধতি, নামাজ কায়েমের উপায় বা পদ্ধতি, নামাজ কেমন করে কায়েম হবে, শুধু নামাজ পড়লে কায়েম হবে মানে চার রাকাত জোহর পড়তে হবে, চার রাকাত জোহর পড়লেন না, আসর চার রাকাত পড়তে হবে, পড়লেন আপনি, পড়ে নিলে হবে, সংখ্যা পুরা করলে হবে না, আরো কিছু আছে, আরো বেশ কিছু দিক আছে। নামাজ শুরু করার আগে উজুটা ঠিক করতে হবে, শর্ত। তাহলে নামাজে ঢোকার আগে নামাজের জন্য পূর্ব শর্তগুলিও পুরা করা জরুরি। বিনা উজুতে চার রাকাত যদি আপনি এক ঘন্টাতে পড়েন তো কবুল হবে? তাহলে নামাজ কায়েম করলেন না আপনি, হ্যাঁ, নামাজ কায়েম করলেন না। শরীরে কাপড়ে পেশাব ছিটছে, কোন পরোয়াই নেই, আপনি ওই কাপড়ে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়লেন, হ্যাঁ, লম্বা নামাজ পড়লেন, আপনি লম্বা শেষ দেখো, নামাজ কবুল হবে? হবে না, নাপাক কাপড়ে, নাপাক কাপড়ে নামাজ হবে না, তাই না? তাহলে শর্তগুলি পুরা করা, জি, বেশ কিছু যে শর্ত রয়েছে, শুরুতু সালা, নামাজের শর্তাবলী, সেগুলি আপনাকে তাহলে শিখতে হবে যে নামাজে ঢোকার আগে কি কি শর্ত রয়েছে। নামাজের ভিতরে রুকুন রয়েছে কতটি? হ্যাঁ, ১৪টি। তাহলে এই ১৪টা পূরণ করতে হবে, না নামাজ হবে না। ওয়াজিব রয়েছে, ওয়াজিবাত সালা রয়েছে কয়টি? ৮টি। সেগুলি পূরণ করতে হবে, শর্ত পুরা করতে হবে, রুকুন পুরা করতে হবে, ওয়াজিব পুরা করতে হবে, হ্যাঁ, নামাজের বাইরে পূর্ব শর্তগুলি আর তার নামাজের ভিতরগুলি বললাম। তারপরে তখন সুন্নতগুলি আপনার নামাজকে সুসজ্জিত করবে, সোনানো নামাজের সুন্নতগুলি, রফুল এদেন করে নামাজ পড়া, তারপরে যে যে সুন্নতগুলি রয়েছে, সুন্নতি দোয়া বা জিকির ইত্যাদি, যেগুলি সুন্নত ওয়াজিবের উপরে যেগুলো রয়েছে, বাচনিক রয়েছে অথবা কর্মগত রয়েছে, এগুলি তো হইল। আর পুরুষদেরকে জামাতে মসজিদে পড়তে হবে, তাহলে নামাজ কায়েম হবে, হ্যাঁ, টাইমে টাইমে যথাসময়ে নামাজের সময়ে নামাজ পড়তে হবে, সূর্য ওঠার পরে ভোজন নামাজ পড়ছেন, আর খুব লম্বা করে পড়ছেন আর চোখ দিয়ে পানি আসছে, কবুল হবে নাকি? এই নামাজ কবুল করবেন না, আপনার চোখের পানি যথেষ্ট নয়। আপনার নামাজ আল্লাহ বলছেন কিতাব মাওকুতা, আমি ওয়াক্তের উপর লিখে দিয়েছি, ফরজ করেছি, সুতরাং ওই ওয়াক্তই আদায় করতে হইতো তোমাকে। সূর্য ওঠার আগে ফজর নামাজ গিয়ে মসজিদে উড়ে আসতে হবে তোমাকে। আপনি যেমন দেশে নামাজ দেখেছেন ওই রকমই পড়ছেন, রসূলুল্লাহ নামাজের সাথে মিলিয়ে দেখলেন না আপনার নামাজের মিল আছে কিনা, তো নামাজ কায়েম হবে নাকি? নামাজ কায়েম হবে না। সাল্লুক আমার আয়তমনি ও সাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখে ওই রকম নামাজ পড়ো তাহলে। এই হচ্ছে নামাজ কায়েম করা, চারিদিক থেকে মিলিয়ে নামাজ কায়েম করতে আপনাকে, সব দিক থেকে আপনাকে নামাজ কায়েম করতে হবে। তো মুমিনরা নামাজ কায়েম করে, নামাজ যখন পড়েন সহি সম্মতি তরিকায় পড়েন, আর সহি তরিকাতেই পড়েন যখন পড়েন, কিন্তু চার অক্ত পড়েন, ফজর পড়েন না, মাঝে মাঝে ফজর চলে যায়, নামাজের ঘাটতি আছে, তো নামাজ কায়েম করলেন না, নামাজ কায়েম, আপনি নামাজই না। তো মুমিনরা নামাজ কায়েম করে, নামাজের কোনো দিকে বক্রতা নেই, কায়েম মানে সোজা, এটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাঁকা, এটা বাঁকা, তার নামাজে যেন কোনো বক্রতা না থাকে কোনো দিক থেকে, কোন দিক থেকে বক্রতা না থাকে, তাহলে নামাজ কায়েম হলো না আপনার। অমিম্মা রাযাকনাহু ইউনফিকুন, আর যা আমি তাদেরকে উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই ব্যয় করার একটি তাফসীর হচ্ছে যাকাত প্রদান করে, নান খায়রাত করা যাকাত ফরজ, আর ফরজের অতিরিক্ত যখন প্রয়োজন হয় সাদকা দান খায়রাতও করে, একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে ব্যয় করা মানে যাকাত নয়, গরিব দুঃখীদের জন্য নয়, বরং আপনার ওপর যে ব্যয় বহন ফরজ করা হয়েছে তা আপনি করবেন, যদি তা না করেন তো অব্যাহতি পাবেন না। আপনাকে ধন সম্পদ দেওয়া হয়েছে, আপনি কুক্ষিগত করে রাখছেন, বাপ খেতে পায় না, মা খেতে পায় না, চলবে? হ্যাঁ, আপনার আপন বোন বিধবা তালাক প্রাপ্ত খেতে পায় না, আপনি আপনার কুক্ষিগত করে পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, চলবে? মুমিন হইতে পারেন না। এখন আপনার প্রতিবেশী ক্ষুধার্ত, আর আপনি আপনার পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, তো মুমিন হইতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি পেট পুরে খায়, ওয়া জারহু জায়উন, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত। এ হচ্ছে দীন ইসলাম, প্রতিবেশী, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রতিবেশী, হ্যাঁ, প্রতিবেশী যে কোনো মানুষ হইতে পারে, আপনার প্রতিবেশী হিসাবে অমুসলিম হইলেও তার হক রয়েছে, সে ক্ষুধার্ত থাকলে আপনাকে খোঁজ খবর রাখতে হবে। তাহলে অমুসলিমেরই যদি এই হক থাকে তাহলে মুসলিম, আর তারপরে যদি আপনার আত্মীয়, আপনার খালা খেতে পায় না, ফুফু খেতে পায় না, আপনার আত্মীয়জন খেতে পায় না, আপনার গ্রামের ইয়াতিম খেতে পায় না, বিধবা খেতে পায় না, আর আপনার পয়সার অভাব নেই, আপনি বলছেন আমার পয়সা, আমি ইচ্ছা হলে দিলাম, না হয় আপনার পয়সা, ওয়া তুহুম্মা আলিল্লাযী আতাকুম, আল্লাহ বলছেন তোমরা দান করো ওই ধন সম্পদ থেকে, মালিল্লাহ, আল্লাহ কি বলেছেন কোরআনে, মালিল্লাহ, আল্লাহর ধন সম্পদ থেকে যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর ধন, জি আল্লাহর ধন সম্পদ। অমিম্মা রাযাকনাহুম, তাহলে ফরজ ব্যয় বহন যে রয়েছে আপনার উপর সেটা ঠিকভাবে করতে হবে, আপনার ছেলে মেয়েদের হোক, আপনার স্ত্রী হোক, বাপ মায়ের হোক, আত্মীয় স্বজনদের হোক, যেগুলি ফরজ, আর ফরজ ছাড়াও সুন্নত মুস্তাহাব করতে হবে। এরা হচ্ছে মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকার অর্থে ইমানদার, বিশ্বাসী। যে গুণগুলি বয়ান করা হলো এই গুণগুলি যদি থাকে এরা হচ্ছে সত্যিকার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য নানান মর্যাদা রয়েছে, মানে উঁচু মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য ক্ষমা মার্জনা রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, মার্জনার ঘোষণা, এদেরকে ক্ষমা করব। এই গুণগুলি যে মুমিন মুসলিম বিশ্বাসীদের রয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন করিম, আর সম্মানজনক উপজীবিকা রয়েছে, রিজিক রয়েছে, সম্মানজনক রিজিক জান্নাত, এবং জান্নাতের নিয়ামত রয়েছে। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, এখান থেকে এখন শুরু হচ্ছে বদর যুদ্ধের অবস্থা আর বর্ণনা, বদর যুদ্ধের প্রেক্ষাপট, কিভাবে এই বদর যুদ্ধ সংগঠিত হইল। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা কেউ কল্পনা করেনি যে আমাদের যুদ্ধের মুখোমুখি হইতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। তাদের উদ্দেশ্য কি ছিল, যে মক্কায় আমাদের ধন সম্পদ, বাড়ি ঘর সব থেকে গেছে, ওগুলো দখল করে আছে কারা, মক্কার কাফেররা। তারপরে অনেকে হিজরত করে আসার সময় কিছু মাল সামান নিয়ে আসার চেষ্টা করছিল, তা কেড়ে নিয়েছে, লুটপাট করে নিয়েছে, লুটপাটও তারা করেছে, কিছু নিয়ে আসতে পারে, খালি হাতে মহাজেরিন দা মক্কা থেকে মদিনায় পৌঁছেছে। নবী করিম সাল্লাম জানতে পারলেন যে আবু সুফিয়ান রদিয়াল্লাহু আনহু পরে ইসলাম গ্রহণ করেছেন, তখন কিন্তু কুফরী অবস্থায় ছিলেন। এই আবু সুফিয়ান রদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কোন স্ত্রীর, কোন স্ত্রীর বাপ? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার পিতা। উম্মে হাবিবা আগে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু আবু সুফিয়ান বিলম্বে তারপরে লেটে ইসলাম কবুল করেছে। তো আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্য কাফেলা মাল সামান ব্যবসা বাণিজ্য করিয়ে নিয়ে সামদেশ থেকে, সাম বলতে তখনকার প্যালেস্টাইন, তারপরে বর্তমান সিরিয়া, জর্ডন সবকে সামিল, ওই দেশে ব্যবসা বাণিজ্যের জন্য ছয় মাস ওইদিকে যেত ওরা আরবরা, আর ছয় মাস ইয়ামানের দিকে যেত। রেহেলাতে শীতায় অস্থায়, শীতকালে শীত পড়ে বেশি, হ্যাঁ কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? হ্যাঁ উত্তর দিকে, মানে সামদেশে। এখন কত প্রচন্ড শীত, বরফ। তো সেই জন্য গ্রীষ্মকালে তারা সফর করত, মক্কার লোকেরা সফর করত ব্যবসা বাণিজ্যের জন্য সামদেশের দিকে, প্যালেস্টাইনের দিকে, আর শীতকালে ইয়ামানের দিকে সফর করত, যেহেতু ওখানে গরম এলাকা, তো শীতকালে তখন সফর করত। এইভাবে তখন ইয়ামান থেকে আবার তখন ভারতে, ওখান থেকে এখানকার মাল সামানগুলি এইভাবে যেত। যথেষ্ট মাল সামান নিয়ে আসছেন আবু সুফিয়ানের নেতৃত্বে এই বাণিজ্য কাফেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে বললেন যে এক কাজ করো, চলো গিয়ে আমরা প্রতিশোধ নিই, আমাদের ধন সম্পদ বা তোমাদের ধন সম্পদ তারা লুটে রেখে দিয়েছে বা তারা ভোগ করছে, তাদেরগুলি আমরা ক্ষতিপূরণ। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ যে আর্থিক দিক থেকে তাদের ওপর একটা মার পড়ার প্রয়োজন। হ্যাঁ, কারণ কাফের অর্থ নিয়ে মরে, পয়সা নিয়ে মরে, সুতরাং এখানে যদি একটা মার পড়ে তাহলে এতে বড় একটা আঘাত লাগবে কাফেরদের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যখন এদিকে বেরিয়ে পড়েছেন, ওইদিকে আবু সুফিয়ান খুব চতুর মানুষ ছিল, খুব চালাক মানুষ। আবু সুফিয়ান আগেই তার গোয়েন্দা দিয়ে জানতে পেরেছে, ওরা ওই যুগে গোয়েন্দা থাকত, ঘোরাঘুরি করছে, দ্রুত গিয়ে খবর দিচ্ছে যে তাড়াতাড়ি তুমি অন্য রাস্তা ধরো, যেটা প্রসিদ্ধ প্রচলিত রাস্তা এই সামদেশ থেকে মক্কার দিকে যাওয়ার, সেই রাস্তা ত্যাগ করো, ওই লোহিত সাগরের কিনারা কিনা অন্য রাস্তা দিয়ে একেবারে এগিয়ে চলে গেল। যাই হোক, বাণিজ্য কাফেলা হাত ছাড়া হয়ে গেল, যেটা সহজভাবে হাসিল করতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে দূতকে, তার আবু সুফিয়ান পাঠিয়ে দিয়েছে মক্কায় আবু জাহালের কাছে, আবু জাহাল নেতা আবু জাহাল ওইখানে মক্কায়, তাড়াতাড়ি করে তুমি ওখান থেকে আমাদের সাহায্যের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনী পাঠাও, নাহলে মোহাম্মদের সেনাবাহিনী এসে আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে যাবে। ওই দিক থেকে আবু জাহাল নিজেই 1000 লোক নিয়ে এসে কাছিয়ে চলে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছাড়া হয়ে গেল, সাহাবাগণের হাত ছাড়া কি হয়ে গেল, বাণিজ্য কাফেলা সামনে এগিয়ে চলে আসছে। আবু জাহাল অহংকারের সাথে, এই উম্মতের ফেরাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, এই ফেরাউন এগিয়ে চলে আসছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি যদি মদিনা ফিরে চলে আসেন, যাক যেই গরজে ইসলাম হইল না তো চলে যাই, তাহলে দাপট বেড়ে যাবে কিনা কাফেরদের, সাহস বাড়বে না? সাহস বেড়ে যেতে পারে। নবী করিম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, এখানে মতবিরোধ শুরু হলো, কেউ কেউ বললো যে না আমরা তো কোন প্রস্তুতি নিয়ে আসিনি, মোনাফেক ছিল না, সবগুলি মোমিন 313 জন, কিন্তু তারা চিন্তা করছে আমরা তো জিহাদের জন্য কোন প্রস্তুতি নিইনি, না আমাদের কাছে কোন বাহন আছে, ভালো ঘোড়া আছে, না আমাদের কাছে অস্ত্র আছে, অস্ত্র তেমন কিছু নিয়ে আসিনি, কি দিয়ে আমরা জিহাদ করবো, লড়াই করবো, জিহাদের জন্য কিছু লাগবে তো, সাজ সরঞ্জাম কিছু নেই, তো জিহাদ না করে আমরা ফিরে যাই না। আর ওইদিকে কাফেরদের 1000 কাছে চলে আসছে, নবী সাল্লামের সাহাবাই কেরামরা পরামর্শ দিলেন, আবু বকর উমর তারা পরামর্শ দিলেন যে না জিহাদ করা যাক, জিহাদ করা যাক। মেঘদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই রকম বলবো না যেমন বেয়াদবি করেছিল আর যেমন খুব খারাপ কথা বলেছিল বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল, যখন আল্লাহ পাক এদেরকে ফেরানোর কবল থেকে রক্ষা করলেন, আর তারপরে বললেন যে জালেম শাসক আর জালেম শাসকের সেনাবাহিনী রয়েছে, এদের বিরুদ্ধে চলো, তোমাদেরকে আরজে মুকদ্দাস প্যালেস্টাইনে ঢুকতে হবে আর তোমাদেরকে জিহাদ করতে, তখন বলেছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন, আমরা পারবো না এইসব কাজ করতে, হে মুসা আপনি যান আর আপনার আল্লাহ আপনার রব যাক, আর গিয়ে ফাকাতিলা আপনারা লড়াই করেন, ইন্নাহা হুনা কায়িদুন আমরা এখানে বসে থাকছি, যখন আপনারা জিতবেন দেখবো যে হ্যাঁ কাফেররা দমন হয়ে গেছে, তখন আমরা তখন প্যালেস্টাইন মোবারক জমিনে ঢুকবো। এইরকম বেয়াদবি করেছে বনি ইসরায়েলের, ইহুদিদের বেয়াদবিটা আজকাল না শুধু, আর ইহুদিদের জুলম অত্যাচার আজকে না, ইহুদিরা জীবদ্দশায় নবীর মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের এত নিয়ামত, তারপরে তাদের নাফরমানি আর বেয়াদবির সাথে ছিল না, এ হচ্ছে বদ জাতি। মেঘদাজ বিন আসাদ বললেন আমার ওই কাপুরুষ না, আর ওই বেয়াদব না যে এরকম বেয়াদবি কথা বলবো, হ্যাঁ বরং ইয়া রাসূলুল্লাহ চলেন আপনি আগে বাড়েন, হ্যাঁ ইন্নামাকা মুকাতিলুন, আমরা আপনার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছি, চলেন জেহাদে যাব। যা হোক, আল্লাহ পাক এখানে আয়াতগুলি নাজিল করলেন যে তোমরা তো পছন্দ করছিলে কি যে আমরা আরামে আরামে ধন সম্পত্তি লুটে নিয়ে চলে আসি আর আমরা লড়াই না করি, কিন্তু আল্লাহ তোমাদের জন্য এর চাইতে বেশি কল্যাণ চাইছিলেন। ধন সম্পদ গনিমত হাসিল হবে আর ওদের উপর একটা মারও পড়বে, ওদের বড় বড় কাফের নেতাগুলি ধ্বংস হবে, যাতে ওদের কোমরটা ভেঙে যাবে, দুর্বল হবে, বহু বন্দী হয়ে সত্তর জন আসলো, বহু ফায়দা, ধন সম্পদের ফায়দা হলো আর দিন ইসলামের বিজয়ের ফায়দা হলো। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তোমাদেরকে সত্যিকার মমিন বলেছেন এই গুণগুলি থাকলে তেমনি শোনো কামা, তেমনি কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হাক, হে নবী যেমন তোমাকে তোমার প্রতিপালক বের করেছেন তোমার বাড়ি থেকে সত্য সহকারে বা যথাযথভাবে, মানে ভালো উদ্দেশ্যে আল্লাহ পাক বের করেছেন। ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা কারিহুন, আর নিঃসন্দেহে মুমিন মুসলিমদের একদল এটাকে অপছন্দ করছিল, তার মানে জিহাদের মুখোমুখি হওয়া, কাফেরদের সামনে গিয়ে লড়াই করা, খালি হাতে নিরস্ত্র, তেমন কোন অস্ত্র নেই, কি করে আমরা লড়াই করব, এটা পছন্দ করছিল না। যদি একদল মুমিন, আল্লাহ মুনাফিক তাদেরকে বলেন তারা মুমিনই ছিলেন, প্রথম দিকে দ্বিধা দ্বন্দ্বে তারা ছিলেন। আল্লাহ পাক বলছে ইয়োজা দেলুনাকা ফিল হাক্কি বাদা মা তাবাইয়ানা, তাদের জন্য সুস্পষ্ট হওয়ার পরেও এই সত্য সম্পর্কে তারা হে নবী তোমার সাথে বাক বিতণ্ডায় লিপ্ত ছিল, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা আলাপ আলোচনা করছে, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমরা লড়াই করব, আমরা তো প্রস্তুত হয়ে আসিনি, আমাদের কাছে অস্ত্র নেই, আমাদের কাছে কোনো ঘোড়া নেই, বাহন নেই, ছোটাছুটি করতে হবে, আক্রমণ করতে হবে, কিভাবে কি করব আমরা। তো এইরকম যে তোমার সাথে করছিল তারা বাদামা তাবাইয়ানা সুস্পষ্ট হওয়ার পর, কি সুস্পষ্ট হওয়ার পর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে ওরা গিয়েছিল সেটা তাদের হাত ছাড়া করে দিয়েছে, আল্লাহ ওর চাইতে ভালো চাইছিলেন। একটা সহজে হাসিল হওয়া, সেটা হচ্ছে বাণিজ্য কাফেলা ধন সম্পদ, আর আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে এদের শক্তিকে দুর্বল করে গনিমত ধন সম্পদ হাসিল হওয়া, আল্লাহ কোনটা চাইছিলেন। হাদিসের ভাষায় রয়েছে আল ইর ওয়ান নাফির, ইর মানে হচ্ছে বাণিজ্য কাফেলা আর নাফির মানে হচ্ছে সেনাদল। তো আল্লাহ চাইছেন যে এই কাফের সেনাদলের সাথে মুখোমুখি হও তোমরা, তোমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে যে যেই উদ্দেশ্যে তোমরা এসেছিলে এই বাণিজ্য কাফের উদ্দেশ্যে, ও তো হাতছাড়া হয়ে গেছে, আবু সুফিয়ান নিয়ে ও মক্কার দিকে এগিয়ে চলে গেছে, আর ধরতে পারবেন না ওদেরকে, যখন হাতছাড়া হয়ে গেছে এখন হয় খালি হাতে ফিরে আসতে হয়, কিছুই পেলে না, হ্যাঁ মেহনত গেল ব্যর্থ, আর না হইলে কাফেরদের মুখোমুখি হয়ে লড়াই করতে হয়। তো আল্লাহ পাক বলছেন যে তোমার সাথে তারা বাক বিতণ্ডায় লিপ্ত রয়েছে ফিল হক এই সত্যের ব্যাপারে, বাদামা তাবাইয়ানা তাদের জন্য এই কথা স্পষ্ট হওয়ার পর যে বাণিজ্য কাফেলা হাত ছাড়া হয়ে গেছে, কান্নামা ইউসাকুনা ইলাল মউত, কারণ খালি হাতে যেহেতু তারা ছিলেন, আল্লাহ বলছেন তাদের অবস্থাটা, তাদের উপর একটা ভয় ভীতি চেপে গেছে যে আমরা কি করে কি করব খালি হাতে, কান্নামা যেন ইউসাকুনা ইলাল মউত ওয়া হুম ইয়ানজুরুন, তাদের চোখের সামনে তারা দেখছে যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, চোখের সামনে যেন মরণ দেখতে পাচ্ছি, কারণ ওরা তো 1000 আর আমরা হচ্ছে 313, ওরা প্রস্তুত হয়েছে লড়াই করার জন্য, আমরা একেবারে প্রস্তুত না, আমাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র কিছুই নাই, কি করে ওইটা হইতে পারে, তাহলে তো মত সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি। এইরকম অবস্থা হয়ে গেছিল সাহাবায়ে কেরামদের। আল্লাহ পাক বলছেন ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহ ইহদা তায়ফাতাইন, স্মরণ করো আল্লাহ পাক তোমাদের সাথে প্রতিশ্রুতি করছেন দুই দলের, বা করেছেন ইহদা তায়ফাতাইন, দুই দলের একটি দলের, দুটো দলের একটি দল আল্লাহ দিতে চান, একটা হচ্ছে বাণিজ্যিক দল আর আরেকটি হচ্ছে সেনা দল। বাণিজ্যিক দল ওরা চলে গেছে, তোমাদের হাত ছাড়া হয়ে গেছে, আর সেনা দল মক্কার দিক থেকে আবু জাহালের নেতৃত্বে আসছে, দুটোর একটা আল্লাহ দিতে চান তোমাদেরকে, যে আন্না হাল্লাকুম সেটা তোমাদের জন্য হবে, দুই দলের একটি দল তোমাদের জন্য হবে, ওয়াতাওয়াদুনা আন্না গায়রা জাতি শাওকাতে তাকুনু লাকুম, আর তোমরা পছন্দ করছিলে, তাওয়াদুনা ওয়াদ্দা, এওয়াদ্দ মানে হচ্ছে পছন্দ করা, ভালোবাসা, তোমরা নিজের জন্য ভালোবাসছিলে, পছন্দ করছিলে যে তোমাদের জন্য নিরস্ত্র দলটি যেন হয়ে যায়, অর্থাৎ যাদের কাছে কোনো অস্ত্র নেই, বাণিজ্য কাফেলা, ওইটা যেন তোমরা হাসিল করে না, এটা তোমরা ভালোবাসছিলে। আর মিষ্টি মিষ্টি জিনিস সবাই ভালোবাসে, তাই না? বেশি কষ্ট না করতে হয় আর সহজে হাসিল। আর বিশেষ করে যারা বিরাদ করে ও তো সব মিষ্টি সুন্নাত, সবগুলি মিষ্টি সুন্নাত, কষ্টদায়ক সুন্নাত, তিতা সুন্নাত আদায় করতে চাই না। ওরা বলে যে ওই সাবানে সাবানের হালুয়া রুটি কেন খায় জানেন? কেন খায় হালুয়া রুটি? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল, ওই ওহদে দাঁত সহি দিয়েছিল না, দাঁত সহি দেওয়ার পরে তাদের এই সব কিচ্ছা বানানো, কিচ্ছা কিচ্ছা শুরু থেকে সেসব সব বানানো, তারপরে দাঁত ভেঙে যে নবী সাল কিছুই খেতে পারতেন না, তো হালুয়া খেয়েছিল। কি খেয়েছিলেন? হালুয়া খেয়েছিলেন। তো নবী সাল যেহেতু হালুয়া খেয়েছেন, সেই জন্য আমরাও সাবান মাসে কি করি, হ্যাঁ, সয় বরাতে হালুয়া খাই, হালুয়া খাই। এটা হচ্ছে মিষ্টি সুন্নাত, ধরলাম যে সুন্নাত। এক প্রথম কথা কিচ্ছাই সবাই একবারে বানানো, সাবান মাসে ওহর যদি হয়, ওহর যদি সাবানে হয় চলে আছে, ঠিক না? তাহলে দেখেন দুই মাস আগে হালুয়া খেয়ে বসে আছে, দুই মাস আগে হালুয়া খেয়ে বসে আছে, হ্যাঁ, অথবা দশ মাস পরে। তো যদি এই সুন্নাত করতেই হয় ধরে নিলাম তাদের কথায়, তো তার আগে তিতা সুন্নাতটা আদায় করেন, সেটা কি? দাঁতগুলো ভাঙেন, দাঁতগুলো ভাঙেন। আল্লাহ ফকরাবুল আলমিন বলছেন যে তোমরা কি চাইছিলে, অতবাদ্য না তোমরা পছন্দ করছিলে, আন্না গায়রা জাতি শৌকাতে তাকুন লাকুম, যে তোমাদের জন্য যেন নিরস্ত্র দলটি হয়ে যায়, অর্থাৎ বাণিজ্য কাফেলাটি তোমরা যেন হস্তগত করতে পারো। ও ইউরিদুল্লাহ আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আর আল্লাহ পাক চাইছিলেন যে সত্যকে তার বাণী দ্বারা সুপ্রতিষ্ঠিত করবেন, সত্যকে, দীন ইসলামকে শক্তিশালী করতে চান এই বদরের মাধ্যমে। আর কাফেরদের শিকড়কে কেটে দিতে চান, কাতা একটা মানে কেটে দেওয়া, আর দাবের বলা হয় পেছন দিককে, দাবের দোবর থেকে, তো লেজ, পেছন দিকে লেজ থাকে, তো এখানে এই জন্য শেকড়ের অর্থ করলাম, ভাব অর্থ। কাফেরদের শেকড়কে কেটে দিতে চান, কাফেরদের শেকড় ছিল এই বড় বড় নেতাগুলি যেগুলি বদরে ধ্বংস হয়েছিল, আবু জাহাল, অথবা সাইবা, রবিয়া, ওয়ালিদ বিন অথবা, এরা সব বড় বড় বীর পুরুষ ছিল, সব বীর পুরুষ গুলো বেরিয়ে এসেছিল তাদের ধন সম্পদ রক্ষা করার জন্য, সবগুলি গেছে। লিয়ুহিত্তাল হাক্কা, যাতে আল্লাহপাক সত্যকে প্রতিষ্ঠিত করেন, ওয়ায়ুবতিলাল বাতিল, আর মিথ্যাকে আল্লাহপাক রব্বুল আলম নির্মূল করেন বা নিশ্চিন্ন করেন, ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। আর মক্কার লোকেরা, মক্কার কাফের মুশরিকেরা অপরাধী ছিল, মুজরিম ছিল, আর তারা এটা কখনো পছন্দ করবে না, চাইবে না, কিন্তু আল্লাহ পাক চান যে তাদেরকে নির্মূল করবেন, তাদেরকে শাস্তি দেবেন, আর তোমাদেরকে আল্লাহ পাক বিজয়ী করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে পৌঁছে গেলেন, ওইদিকে কাফেররা প্রথম দিকে পৌঁছে গেছিল বদরে এসে, আর এসে যে এলাকায় পানি ছিল পর্যাপ্ত পরিমাণে, পানিগুলি সব দখল করে নিয়েছে, পানি তাদের দখল, কাফেরদের দখল। মুসলিমরা এমন জায়গায় গিয়ে অবস্থান করলেন সেখানে পানির কোন ব্যবস্থা নেই, আর এক সংকট, পরীক্ষার উপর পরীক্ষা, খালি হাতে মুখোমুখি কাফেরদের, হ্যাঁ, আর পানির ব্যবস্থা নেই। আল্লাহ ফাকরাব্বুল আলামিন নিয়ামত দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে শুরু করলেন, সাহাবায়ে কেরামরা এক এক জায়গায় এক এক সাহাবি দোয়া করা শুরু করলেন, আল্লাহ পাক ওই চিত্র তুলে ধরেছেন। এই তাস্তাগীসুনা রব্বাকুম, স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, রবের কাছে সকাতরে ফরিয়াদ করছিলে, যাচ্ছা করছিলে, দোয়া করছিলে আল্লাহর কাছে, ইস্তিগাসা, ইস্তিগাসা মানে এক হচ্ছে দোয়া, দোয়া হচ্ছে সাধারণ অর্থে দোয়া, মানে আল্লাহকে ডাকা, আহ্বান করা, ঠিক আছে? আর ইস্তিগাসা বিশেষ অবস্থার দোয়া, সেটা হচ্ছে বিপদে আপনি পড়ে আছেন, বিপদের অবস্থায় দোয়া করা, উদ্ধার কামনার দোয়া। আপনি বিপদে ফেসে গেছেন, আগুনে ফেসে গেছেন, পানিতে ডুবছেন, বালামসিব চারিদিকে ঘিরে নিয়েছে, ওই সময় যে দোয়া করছেন এটাকে ফরিয়াদ বলা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ইস্তিগাসা। ইস্তিগাসা কার কাছে করতে হবে? এটা একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে, না জিনের কাছে? জিনের কাছে চাওয়া যাবে না? মাঠে যদি কোনো বালা মুসিবতে পৌঁছে যান, এ জিনের রাজা গো আমাকে উদ্ধার করো, জায়েজ? শিরক। তো জিনের কাছে যদি না, এ বড় পীর আমাকে উদ্ধার করো, করা যাবে? হ্যাঁ, আমাদের 360 জন আউলিয়া, হ্যাঁ, 360 আউলিয়া, হ্যাঁ, তাদের কাছে সাহায্য যদি চান, চাওয়া যাবে? রবের কাছে তাস্তাগীসুনা রব্বাকুম, ফরিয়াদ কাকে করতে হবে? রবের কাছে ফরিয়াদ করতে হবে। স্মরণ করো যখন যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফরিয়াদ করছিলে, সকাতরে দোয়া করছিলে, ফাস্তাজাবা লাকুম, অতঃপর তোমাদের ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছিলেন, তোমাদের দোয়া কবুল করে, ইস্তিজাবা মানে কবুল করা, ডাকে সাড়া দেওয়া। কি বলে সাড়া দিয়েছিলেন? আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, যে নিঃসন্দেহে আমি তোমাদের সাহায্য করব। আল্লাহ বলছেন নিঃসন্দেহে, হে বদরের 313 জন সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তোমাদের আমি সাহায্য করব, এতে কোনো সন্দেহ নেই। বিআলফিন মিনাল মালায়েকাতি, 1000 ফেরেশতা দিয়ে মালায়েকা পাঠিয়ে, মুরদিফিন যারা একের পর এক নেমে আসবে, একসাথে নাই, নামটি আছে, একসাথে যদি চলে আসে তো হয়তো অনেকে খেয়াল করেনি, দেখতে পাইনি, তাই না? আর একবারই আসলো আসলো, কিন্তু আসতেই আছে, আসতে আছে, আরো বেশি ভীতি সঞ্চার হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সংখ্যায় 313 জন, কিন্তু কাফেররা সংখ্যাতে অনেক দেখছিল। জি, তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে একের পর এক আমি তোমাদের জন্য ফেরেশতা নামিয়ে দেব, মুরদিফিন মানে একের পর এক আসা। তাহলে প্রথম আল্লাহ পাকের নিয়ামত এই দোয়া শোনার পরে, বদরের যুদ্ধে সাহায্যের কথা শুনেন, প্রথম নিয়ামত হচ্ছে যে 1000 ফেরেশতা আল্লাহ পাক নামিয়েছিলেন, আর বদরের যুদ্ধে একমাত্র ফেরেশতারা নেমে যুদ্ধও করেছিলেন। অন্য যুদ্ধে, হুনাইনের যুদ্ধে ফেরেশতা নেমে এসেছেন, কিন্তু ফেরেশতারা যুদ্ধ করেন নাই, ফেরেশতারা শুধু সাপোর্ট করেছেন, হ্যাঁ, এবং ফেরেশতারা তাদেরকে করেছেন, শক্তিশালী করেছেন, কিন্তু তারা যুদ্ধ করেননি। এই বদরের যুদ্ধে ফেরেশতারাও জিহাদে অংশ নিয়েছে এবং হত্যা করেছে কাফেরদের, বেশ কিছু কাফেরকে হত্যা করেছে। যেমন একটা হাদিসে রয়েছে যে হঠাৎ করে একটা আওয়াজ শুনছেন যে আকদেম হাইজুম, এই হাইজুম তুমি অগ্রসর হও, আগে বড়ো কাফেরদের দিকে অগ্রসর হও, আর হঠাৎ করে দেখা গেল যে একটা কাফের খুলি ছুটে পড়েছে, কোন দিক থেকে লাগলো মাথা ছুটে পড়ে আছে। তো হাইজুম নামে এক ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় আসমানের ফেরেশতার পক্ষ থেকে এই মদদ এসেছে, এভাবে আল্লাহ পাক সাহায্য করেছেন। তো এই ছিল এক সাহায্য। দ্বিতীয় সাহায্য হচ্ছে অমাজা আলাহুল্লাহ ইল্লা বুশরা, এই ফেরেশতাকে নামিয়ে দেওয়া একমাত্র আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ করেছেন। আল্লাহ পাক বলতে চাইছেন এই কথা যে আল্লাহ কি ফেরেশতা নামাবার মুখাপেক্ষী, যে ফেরেশতা না নামাইলে আল্লাহ বিজয় দান করতে পারবেন না, আল্লাহ মুমিনদেরকে বিজয়ী করবেন না, এমনি করতে পারবেন না, আল্লাহ কুদরতে কোন দিয়ে করতে পারবেন না, হ্যাঁ, কোন দিয়ে যদি আগুন নিমাতে পারেন আল্লাহ রব্বুল আলামিন, হ্যাঁ, আরো কোন ইবারদান, হ্যাঁ, তাহলে আল্লাহ পাককে কোন দিয়ে ধ্বংস করতে পারতেন না, কোন দিয়ে সারা পৃথিবী সৃষ্টি হয়েছে, তো কোন দিয়ে এই 1000 কাফিরকে ধ্বংস করতে পারতেন না, কিন্তু আল্লাহ ওই কোন দিয়ে চান না, একটু মেহনতের মাধ্যমে হাসিল হবে, হ্যাঁ, মেহনতের মাধ্যমে হাসিল হবে, তোমরাও মেহনত করো, তোমাদের সাথে ফেরেশতাও একটু লড়াই করুক, লড়াই করুক, তোমাদের সাথে থাকুক, তোমাদের সাপোর্টে, তোমাদের জন্য এটি সুসংবাদ ছিল যে 1000 ফেরেশতা এসছে, না হলে আমি ইচ্ছা করলে শুধু কোন দিয়ে হও দিয়ে করতে পারতাম। আর যাতে করে তোমাদের হৃদয়ের প্রশান্তি হাসিল হয় এর মাধ্যমে, ফেরেশতা নামানোর মাধ্যমে। আর আসলে তো সাহায্য একমাত্র আল্লাহর নিকট থেকে, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিঃসন্দেহে আল্লাহ ফাকর রব্বুল মহাপরাক্রান্ত আর মহান বা মহাবিজ্ঞানময়, হাকিম, বিজ্ঞানময়, তার সৃষ্টিগত কাজেও হেকমত রয়েছে, রহস্য রয়েছে, এবং তার বিধিবিধানে শরীয়তের তাতে হেকমত রয়েছে। ইজ ইয়ুগাশিকুম নুআসা আমানাতাম মিনহু, আর একটি অনুগ্রহ, এক তো ছিল 1000 ফেরেশতা নামানো, অন্তরকে তাদের প্রশান্তি দান করা, যে যে একটা অশান্তি ছিল যে কি করব, খালি হাতে, অস্ত্র নেই, কিছু নেই, ঘোড়া নেই, সাজ সরঞ্জাম নেই যুদ্ধের কিছু, তো মনের প্রশান্তি। তিন নম্বর হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে যুদ্ধ শুরু হচ্ছে, ওই সময় তাদের উপর তন্দ্রা চেপে গেছে, 313 জন সাহাবী সকলে ঝিমাচ্ছে, সকলে ঝিমাচ্ছে, তন্দ্রা আসলে মানসিক শান্তি হাসিল হয়, ঝিমালে কি হয়, মানসিক শান্তি হয়, কিছুক্ষণ ঝিমানোর পরে দেখেন যে জেগে উঠেছেন, আবার হয় না, হয় না, হ্যাঁ, সজাগ, আর তারপর ঘুম আসছে না, ঘুম ভেঙে গেছে, এখন গাড়ি চালাচ্ছেন, কিন্তু যখন তন্দ্রাটা চলে আসে তখন কিছুক্ষণ থেমে যান, তন্দ্রা তখন আর গাড়ি চালায় না, দেখবেন তারপরে আপনি ঠিক আপন অবস্থায় চলে আসছেন, এটা মনের শান্তি হাসিল হয় তন্দ্রা থেকে। একাধিক জেহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সাহাবাই কেরামদের ওপর তন্দ্রা এরকম আল্লাহ পাক দিয়েছেন। ওহদের যুদ্ধ এরকম হয়েছিল, হ্যাঁ, যখন হতাহত অবস্থায় তন্দ্রা, কাফেরদের অস্ত্র চলছে সাহাবাই কেরামদের ওপর, সেই সময় তন্দ্রা চেপে গেল, ওর মাধ্যমে প্রশান্তি। এখানেও আল্লাহ পাক কি করলেন, স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে ঢেকে দিলেন তন্দ্রা দিয়ে, আমানাত আমিনো তার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ, এই তন্দ্রাতেই তোমাদের জন্য নিরাপত্তা ছিল, মনের শান্তি ছিল। ওয়ায়ুনাজ্জিল আলাইকুম মিনাস সামাই মাআন, আর আরেকটি নিয়ামত হচ্ছে আকাশ থেকে আল্লাহ পাক তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিলেন। কারণ সাহাবায়ে কেরামদের দিকে কি ছিল না, পানির ব্যবস্থা নেই, উজু নেই, কারো স্বপ্ন তো সেই গোসলের ব্যবস্থা নেই, হ্যাঁ, নামাজ পড়বো কি তেমন করে, এ তো একটা দিক ছিল। আর একটা দিক ছিল, বদরে যারা গিয়েছেন আর যুদ্ধ এলাকাটা বালি, আর বালি সেই বালিতে পা ধরে রাখা যায় না, হ্যাঁ, পা ফসকে যায়, পা স্থির থাকে না। যখন বৃষ্টি হলে, ভালো মতো বৃষ্টি হলে, তখন বালিগুলো কি হয়ে গেল, হ্যাঁ, শক্ত হয়ে গেল, তারপরে দৌড়াদৌড়ি করা, আক্রমণ করা, ছোটাছুটি করা সহজ হয়ে গেল। এটা আর এক নিয়ামত আল্লাহ পাক রব্বুল এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে। তো আল্লাহ পাক তাই বলছেন যে তোমাদের জন্য আল্লাহ পাক কি করলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, লিও তাহিরাকুম বিহি, যাতে করে তোমাদেরকে তার দ্বারা তিনি পবিত্রতা দান করেন, মানে ওযু গোসলের ব্যবস্থা হয় এবং তোমাদের পানি পান করার ব্যবস্থা হয়। ওয়ায়ুযহিব আনকুম রিজ্জা শয়তান, যখন বৃষ্টি হল সাহাবায়ে কেরামদের কাছে যত মশক টশক ছিল সব ওই পানি ভর্তি করে নিলেন, পানির আর অভাব নেই। জি, আর কি, ওয়ায়ুযহিব আনকুম রিজ্জা শয়তান, আর শয়তানের কুমন্ত্রণা তোমাদের থেকে আল্লাহ পাক এই বৃষ্টির মাধ্যমে দূর করতে চেয়েছেন। কেমন ভাবে, কারণ অসা ছিল যে আমরা নাপাক অবস্থায় কেমন করে কি করব, তেমন করে নামাজ পড়ব, হ্যাঁ, তেমন বিধান তখন নাজল হয়নি, তখন তেমনের বিধান নাজল হয়নি, এক কথা। দুই নম্বর কথা, যে আমরা এই নাপাক অবস্থায় জিহাদ করব, জিহাদে কি জিততে পারবো, মানুষের মনে একটা ইয়ে আসবে, এইরকম অবস্থা তৈরি হবে, তাই না? আপনি যদি নাপাক অবস্থায় থাকেন, গোসল ফরজ আছে, আর যদি গাড়ি চালান তো মনে একটা অসুস্থতা থাকবে যে কি জানি কোথায় কি হয়, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়, আমি নাপাক অবস্থায় গাড়ি চালাচ্ছি, হবে না, হবে না, জি হ্যাঁ, হবে, একটা অসুস্থতা। তো এইরকম অবস্থা আসলে হয়েছিল সাহাবায়ে কেরামদের, যে নাপাক অবস্থায় আমরা, তারপরে এই বালির ওপর চলা যাচ্ছে না, আমরা কি যে হবে, পানি নেই আমাদের কাছে, তারপর ওদের কাছে যথেষ্ট পানি, আমাদের পিপাসা লাগলে করবোটা কি, যুদ্ধের ময়দানে দৌড়াদৌড়ি করতে গিয়ে পিপাসা লাগলে তো পানি নেই তো মরে যাবো, তো কি হবে, নানান চিন্তা তাদের ওপর চেপে গেছে। আল্লাহ সব দূর করে দিলেন, শয়তান যে কুমন্ত্র ওয়াসওয়াসা দিচ্ছিল যে তোরা কি পান করবি, তোর পিপাসায় মরবি, হ্যাঁ, তোর নাপাক অবস্থায় যদি যদি কাফের মেরেই দেয় তুই নাপাস অবস্থায় মৃত্যুবরণ করবি, ইস, নানান ওয়াসওয়াসাতে লিপ্ত ছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক তা দূর করে দিলেন। ওয়ালি ইয়ারবে তাআলা কুলুবেকুম, আর যাতে করে তোমাদের হৃদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদৃঢ় করেন, রাবাত ইয়ারবে তো মানে বেঁধে দেওয়া, তো বেঁধে দেওয়া মানে সুদৃঢ় করা, অন্তরকে আল্লাহ সুদৃঢ় করলেন যে না, এখন আমরা আমাদের এই পানির অভাব নেই, এখন আমরা পবিত্র হয়ে গেছি, গোসল যা ছিল গোসল করে নিয়েছি, উজু করে নিয়েছি, সুতরাং আর আমাদের কোন অসুবিধা নেই। এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের পা গুলিকে সুদৃঢ় করতে চান বা সুপ্রতিষ্ঠিত করতে চান, যাতে করে চলতে দৌড় দিতে এই বালি মরুভূমিতে অসুবিধা না হয়। এটাও হয়ে গেল এই বৃষ্টির মাধ্যমে। আল্লাহ ফাকর রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে সম্বোধন করছেন, বলছেন ইজ ইউ হি রব্বুকা, স্মরণ করো হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমার প্রতিপালক ওহি করছিলেন, প্রত্যাদেশ করছিলেন, এলাল মালায়কাতে ফেরেস্তাগণকে, এটা হচ্ছে ফেরেস্তাকে হুকুম যে হে ফেরেস্তারা মালায়িকা, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এক হাজার ফেরেস্তাকে আল্লাহ সম্বোধন করে কি বলছেন, যে আন্নি মাকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, সুতরাং যারা মুমিন বিশ্বাসী তাদেরকে তোমরা সুদৃঢ় করো, সুপ্রতিষ্ঠিত করো, তাদেরকে তোমরা সাপোর্ট করো, শক্তিশালী করো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রব, অচিরেই আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব। সানুলকি সাউলকি, আমি নিক্ষেপ করে দেব, আলকাইউলকি মানে নিক্ষেপ করা, ফি কুলুবিল্লাযীনা, কাফেরদের হৃদয়ে, কাফেরদের অন্তরে, আর রব ভীতি, আল্লাহ পাক কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন, যার ফলে আর সামনে দাঁড়াতে পারলাম না। প্রথম দিকে এসেছিল বদরের যুদ্ধের ঘটনা পড়ে দেখবেন যে তিনজন এসেছিল, তিনজনে যখন শেষ হয়ে গেল তখন তাদের মনোবল ভেঙে পড়ল। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই একবার অনক্ষত্রে ছেড়ে পালাতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফাদরিবু ফাওকাল আনাক, হে ফেরেশতারা সুতরাং তোমরা তাদের কাঁধের ওপর আঘাত হানো। ফাওকাল আনাক, অনকের বহু বচন হচ্ছে আনাক। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করছেন তোমরা মারো ওই কাফেরদের, কিসের ওপর? কাঁধের ওপর মারো, কাঁধের উপরে মেরে তাদের মাথাকে ছুটিয়ে দাও একবারে। এই আল্লাহ পাকের এক হুকুম ফেরেশতাদেরকে, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর এই কাফেরদের প্রত্যেকের জোড়ে জোড়ে আঘাত আনা, হাত পায়ের জোড়ে আঘাত আনা। বানান আসলে বানানের শাব্দিক অর্থ হচ্ছে হাত পায়ের আঙ্গুলের অগ্রভাগ, এগুলি হচ্ছে বানান। এই বানানে যে সামনের দিকে আছে না পায়ের ওই রকম, এগুলোকে বানান বলা হয়। তো এইদিকে আঘাত আনো, হাতের ওপর আঘাত আনো আর পায়ের ওপর আঘাত আনো, এতে ফায়দা কি হবে? ফেরেশতাদের আঘাত, এই আঘাতের মাধ্যমে অস্ত্র তরবারি ধরেছিল, ঢাল ধরেছিল, হাত থেকে পড়ে গেল, হাত আর কাজ করছে না। অকেজ ওইদিকে পায়ের ওপর এমন মার পড়েছে যে আর পা চলে না, উল্টে পড়ে আছে, তাই না? আল্লাহাক এইভাবে মারি দিতে বলছেন ফেরেশতাদেরকে হুকুম করি, ফজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। কেন এই মায়ের ফেরেশতাদের পক্ষ থেকে কাফের আবু জাহাল আর তার সাথী সঙ্গী মক্কার মুশরিকদের ওপর বদর যুদ্ধে? আল্লাহ বলছেন যালিকা, এটা এই জন্য যে বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন, যিনি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের ভিতর থেকে এসেছিলেন, তারা নিজেরাই আশ্রয় দেয়নি, অন্যর আশ্রয় দিয়েছে, মদিনার লোক আশ্রয় দিচ্ছে, মারো এদেরকে। জেনে রাখো যে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে প্রতিটি ক্ষেত্রে, জীবনে যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের যদি বিরুদ্ধাচরণ করে কেউ, ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। তাহলে এই শাস্তি শুধু আবু জাহাল নিতে হয়েছে আর তার সাথী সঙ্গীদের হয়েছে, মক্কার মুশরিকরাই শুধু লাঞ্ছিত অপদস্থ হয়েছে এমন কথা নাই। আল্লাহ পাকের বিধান সকলের জন্য এক, জানাই আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে আকীদার ক্ষেত্রে নবীর আকীদার উপর না, সুন্নতের ক্ষেত্রে সুন্নত বাদ দিয়ে বিদাতি ধর্ম পালন করেন, বিরুদ্ধাচরণ করেন, ফরজ অজেবে ঘাটতি করি, আল্লাহ পাকের নাফরমানি করেন, শুধু দু চারটা কাজ ইসলামের করেই মনে করেন যে আমি মুসলিম, আর আপনার পারিবারিক ক্ষেত্রে ইসলাম নেই, বিবাহ সাদিতে ইসলাম নেই, আপনার অর্থনীতিতে ইসলাম নেই, আপনার রাষ্ট্রনীতিতে ইসলাম নেই, ইসলাম নেই, সুতরাং তারপর নামাজ পড়লেও আর সকল সুরাত ইসলামিক থাকলেও ওই দিকে কবর মাজার পূজার ধর্ম হচ্ছে তা তোমাদের ধর্ম, আল্লাহ এবং রাসূলের নাফরমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে মাজার ছিল নাকি? সাহাবায়ে কেরামের জামানে মাজার ছিল? ছিল? কোন মাজারে ওরস লাগতো বলেন তো দেখি, তাহলে বলেন যে কোন ধর্ম আমরা পালন করছি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। যারাই আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ফাইনাল্লাহ শাদীদুল ইকাম, তাদের জেনে রাখা উচিত আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। যালিকুম ফাযুকু, আর এই শাস্তি তো আছেই, এই শাস্তি যে জিহাদের ময়দানে শাস্তির কথা উল্লেখ করা হইল, এই শাস্তি ফাযুকু, সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ করো, এই স্বাদ গ্রহণ করো। আর জেনে রাখো যে কাফেরদের জন্য আরো জাহান্নামের আজাব রয়েছে। দুনিয়ার আজাব তো ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন মারো এদের কাঁধের উপর, মারো এদের জোড়ে জোড়ে, হ্যাঁ, যেখানে হাড়ের জোড় রয়েছে মারো, আর এদেরকে অচল অকেজ করে দাও। আর এই তো দুনিয়ার আজাব তো আছেই জেহাদের ময়দানে, আর কাফেরদের জন্য যারা কুফুরের অবস্থায় মারা যাবে জাহান্নামের আজাব রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে মুমিনরা, যখন তোমরা কাফেরদের মুখামুখি হবে রণক্ষেত্রে, যাহফান লড়াইয়ের উদ্দেশ্যে সশস্ত্র সেনা দলের তোমরা যখন মুখামুখি হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তাদেরকে পৃষ্ঠ দেশ ফিরিয়ে দিয়ে পালায়ন করিও না, পীর দেখে পালায়ন করিও না। যখন জেহাদের ময়দানের মুখোমুখি হয়ে গেছেন তখন আর পালায়ন করা যাবে না, কাবিরা গুনাহিতে। পেনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে যে, লা তাতমান্নউ লিকাল আদুবি, তোমরা কখনো শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করিও না, যে হোক হোক লড়াই হোক হোক এরকম করিও না কখনো, এটা নিষেধ। শখ করে শুধু এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাক আর লড়াই করতে হোক না, এটা কখনো করিও না। ওয়াসালুল্লাহ আল আফিয়া, সব সময় নিরাপদ থাকা আল্লাহর কাছে কামনা করিও। কিন্তু ফাইজা লাকিতুমুহুম, যদি এইরকম মুখামুখি হয়ে যাও, ফাসবুতু, তাহলে তখন সুদৃঢ় থাকো, তখন আর পিছপা হওয়া যাবে না, তখন পিছপা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, জানা আছে, ইজতানিবুস সাবাল মুবিকাত, সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আছে অনেকের মুখস্থ আছে হয়তো, বা অর্থ মুখস্থ আছে, সাতটি ধ্বংসকারী সবচেয়ে বড় পাপ, প্রথম হচ্ছে তার মধ্যে আশিরকু, তারপরে আসসেহর ও জাদু বলেছেন, এই করে শেষখানে বলেছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফে। হ্যাঁ, কাফেরদের সামনে, কাফেরদের সেনা দলের সামনে মুখোমুখি হয়েছেন, ওই সময় পিঠ ফিরিয়ে পালায়ন করা, এটা হচ্ছে ধ্বংসকারী গুণা। তো আল্লাহ পাক ওই নির্দেশ এখানে দিয়েছেন, ওই হাদিস দিয়ে আয়াতে তাফসীর করা যেতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, ইযা লাকীতুমুল লাযীনা কাফারু যাহফান, যখন তোমরা কাফেরদের সেনা দলের সাথে মুখোমুখি হবে লড়াইয়ে, ফালাতু আল্লাহুমুল আদবার, তখন পৃষ্ঠ দেশ দেখিয়ে পালায়ন করিও না, পিঠ ফিরিয়ে পালায়ন করিও না। ওমাই ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহারিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ। দুইটো ক্ষেত্রে শুধু কাফেরকে পিঠ দেখানো জায়েজ, আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন এই আয়াতে, দুইটো ক্ষেত্রে জায়েজ। আর অন্য তৃতীয় কোন ক্ষেত্র যেখানে কাফের সামনে মারতে আসছে আর আপনি বকরি ছাগলের মতো পালাচ্ছেন আর ওইদিকে জবাই করছে, এটা জায়েজ না, কখনো জায়েজ না। মারে তো গাজী আর মারে তো শহীদ, যদি আপনি মরে যান তাহলে শাহাদাত পাবেন ইনশাআল্লাহ, আর যদি মারতে পারেন তো গাজী হয়ে, মেরে যদি ফিরে আসতে পারেন গাজী ফি সাবিলিল্লাহ ফিরে আসবেন, আল্লাহর যোদ্ধা হয়ে। আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইউআল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু, সেই দিন যদি কেউ পিঠ ফিরিয়ে দেয় যুদ্ধের ময়দানে, সামনে হয়ে গেছে সামনাসামনি, ওই দিক থেকে অস্ত্র চলতে শুরু হয়েছে, এই দিক থেকে শুরু হয়েছে আর পালাইতে শুরু করলো, কেউ যদি ফিরিয়ে দেয় তাহলে আল্লাহর গজব পড়বে। পরে বলছেন কিন্তু মাঝখানে জায়েজ যে দুই অবস্থায়, ওই দুটো অবস্থা আল্লাহ বয়ান করেছেন, ইল্লা তবে, তবে অথবা ব্যতীত, এই ব্যতীত কি, মুতাহারিফাল লিকিতালিন, রণকৌশল স্বরূপ, অনেক সময় রণকৌশল, হ্যাঁ, ওর যাতে করে একটু, হ্যাঁ, সাহস বেড়ে যায়, এদিকে আসতে চাই না, ও দূরে দূরে সতর্ক থাকছে, একটু পালাতে দেখে লাফিয়ে কাছে চলে এসছে, হ্যাঁ, ঘিরে ফেলেন ওকে। এই রণকৌশল স্বরূপ যদি আপনি পিঠ দেখান একটু এই দিক দিয়ে ঘুরে গিয়ে আর তারপরেও আক্রমণ করব, তো এটা আল্লাহ বলছেন মুতাহারিফান লিকিতালিন, হ্যাঁ, অর্থাৎ রণকৌশল স্বরূপ যদি আপনি আপনি পিঠ দেখান কাফের কে তো জায়েজ, বরং আল্লাহর হুকুম এটি। আর মুতাহাইয়িজান ইলা ফিয়াত, অথবা দেখছেন যে আমি এক, আপনি একলা পড়ে গেছেন জিহাদ করতে করতে সামনে এগিয়ে গিয়ে একা পড়ে গেছেন আর চারিদিকে সব কাফের, তাহলে এখানে আপনার উদ্দেশ্য মাঠ থেকে পালিয়ে যাওয়ার না, যুদ্ধের মাঠ থেকে, বরং সেখান থেকে আপনি এসে আপনার দল খুঁজছেন আমার লোকেরা কোথায় আছে, সেখানে গিয়ে একটু আশ্রয় নি, আর তারপরে ওদেরকে নিয়ে আবার একসাথে কয়েকজন হামলা করবো, তখন এটারও অনুমতি রয়েছে। আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, অথবা নিজ দলের দিকে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে, নিজ দলের কাছে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে যে ওখানে এসে আমি আবার তাদের উপর আক্রমণ করব, এই নিয়তে যদি পিঠ দেখান তো জায়েজ। এই দুই ছাড়া কেউ যদি ওমাইয়ু আল্লাহিম ইয়াউমাইযিন দুবুরাহ, যুদ্ধের দিনে কেউ যদি তাদেরকে পিঠ দেখিয়ে দেয় কাফেরকে, ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ, তাহলে আল্লাহ পাকের ক্রোধের সাথে সে জিহাদের ময়দান থেকে ফিরে আসবে, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজবে পরিবেষ্টিত হবে আল্লাহর ক্রোধে। ওয়াহু জাহান্নাম, এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, অবিসাল মাসির, আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। এখানে আজকে তাফসীর শেষ করছি, আর বাকি তাফসীর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআনের প্রতিষ্ঠার তৌফিক দান করেন, কোরআনে করিমকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল দ্বীন ইসলামকে আল্লাহ পাক যেন শক্তিশালী করেন। আল্লাহ পাক রব্বুল দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে যেন সফলতা দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। আমাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আর আমাদের أعوذ بالله من الشيطان الرجيم فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلك وأن الله موهن كيد الكافرين মহান আল্লাহর সমস্ত প্রশংসা জাল্লাহ ফাকরাব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ ফাকরাব্বুল আলামিন যাকে যতটুকু তৌফিক দান করেন তাই মানুষের দ্বারা আল্লাহ পাকের মখলুক দ্বারা করা সম্ভব হয়। আর আল্লাহ পাক যদি কাউকে কোন কাজের তৌফিক না দান করেন তাহলে মানুষের সীমিত শক্তি দিয়ে কোনো কিছুই করতে পারে না, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ পাক যখন কোনো কাজ করতে চান করাতে চান তো যাকে আল্লাহ পাক পছন্দ করেন ভালো কাজের জন্য তাকে দিয়ে সেই কাজ নেন। আমাদের তফসির সূরাতুল আনফাল থেকে হচ্ছে, আজকে দ্বিতীয় পর্ব শুরু হবে আয়াত নম্বর 17 থেকে। সূরা আনফালের মূল বিষয়বস্তু গত সপ্তাহে বলেছিলাম বদরের যুদ্ধ, এই সম্পর্কে ধারাবাহিক আলোচনা আরো চলবে। বদর যুদ্ধ সম্পর্কে বদরের নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের আয়াত নম্বর 123ও আলোচনা করেছেন, অর্থাৎ বদর যুদ্ধের ঘটনা সূরা আল ইমরানের কয়েকটি আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেখানে আয়াত নম্বর 123 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছিলেন বদরের প্রান্তে যখন তোমরা বড়ই অসহায় ছিলে দুর্বল ছিলে, তোমাদেরকে লোকেরা দুর্বল অসহায় মনে করত তখন আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন। এরপরে কয়েকটি আয়াতে বদর সম্পর্কে আলোচনা আছে। সুতরাং যারা কোরআনের আলোকে ইসলামের প্রথম যুদ্ধ সম্পর্কে জানতে চান তারা সূরা আলে ইমরানে কয়েকটি আয়াতের তাফসীর পড়ে নেবেন, আর সূরা আনফালের আয়াতগুলি তাফসীর পড়বেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের একটি অবস্থার কথা উল্লেখ করেছেন আয়াত নম্বর 17 বা তার পরে। আল্লাহ পাক বলছেন ফালাম তাকতুলুহুম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, কারণ বহু বচন দিয়ে সম্বোধন করা হয়েছে, সুতরাং এখানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়নি, তার সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকেও সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক বলছেন তোমরা এই কাফেরদেরকে মক্কার মুশরিকদেরকে হত্যা করোনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তবে প্রকৃত অর্থে আল্লাহ পাকই নিজেই তাদেরকে হত্যা করেছেন। তোমরা আসলে হত্যা করনি, আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা এবং আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোন বান্দা তার ক্ষমতা দিয়ে কিছুই করতে পারে না একথা বোঝানো হয়েছে। এর মানে এই নয় যে সাহাবায়ে কেরামরা অস্ত্র ধারণ করেননি, আঘাত হানেননি, সবগুলি কাফের ফেরেশতাদের হাতেই নিহত হয়েছে, এরকম বিষয় নয়। এর অর্থ হচ্ছে যে যদি আমি না চাইতাম তাহলে তাদেরকে তোমাদের এই দুর্বল অবস্থায় হত্যা করা সম্ভব হতো না, তোমাদের দ্বারা এদেরকে হত্যা করা এদেরকে পরাজিত করা সম্ভব হইত না। ফালাম তাকতুলুহুম, তোমরা এই কাফেরদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তবে সত্যিকার অর্থে আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। ওয়ামা রামায়তা ইজ রামাইতা, আর যখন তুমি নিক্ষেপ করেছিলে তুমি নিক্ষেপ করনি, যখন তুমি নিক্ষেপ করেছিলে। ভালো করে লক্ষ্য করবেন আয়াতটি, কারণ এই আয়াত দ্বারা যেমন অসংখ্য আল্লাহর বান্দা মানুষ আদম সন্তান হেদায়ত পেয়েছে তেমন বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, ভ্রান্ত আকিদা এখান থেকে নেওয়ার চেষ্টা করেছে, আর এর মাধ্যমে তারা বড় একটা কুফুরি আকিদায় লিপ্ত হয়েছে। সেই জন্য বলছি যে একটু ভালো করে কোরআনের শব্দগুলি অর্থগুলি শুনবেন। অমা রামাইতা, তুমি নিক্ষেপ করনি, ইজ রামাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে, তার মানে আল্লাহ পাক এ কথা বলতে চাইছেন যে তুমি নিক্ষেপ করেছিলে, ইদরামাইতা মানে কি তুমি যখন নিক্ষেপ করেছিলে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং নিক্ষেপ করেছিলেন। তারপরে আল্লাহ বলছেন ওমর রামায় তুমি নিক্ষেপ করনি, তার মানে তাহলে কথাটা বুঝতে হবে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এটাও না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই করেছেন এটাও না। হে নবী তুমি যখন নিক্ষেপ করেছিলে আসলে তুমি নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, তবে সত্যিকার অর্থে আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তাফসীর বলছি ঘটনা কি আছে, ওয়ালাইয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালা আন হাসানা, আর যাতে করে আল্লাহ পাক এই বদরের যুদ্ধের মাধ্যমে মুমিনদেরকে তার পক্ষ থেকে মিনহু তার পক্ষ থেকে সুন্দরভাবে পরীক্ষায় উত্তীর্ণ করেন। বালা মানে পরীক্ষা, কিন্তু এখানে পরীক্ষার ফলাফল রেজাল্টকে বোঝানো হয়েছে, এই জন্য মনে পরীক্ষায় উত্তীর্ণ করেন, পরীক্ষায় সফলতা দান করেন বললাম। তাফসীরকারা বলছেন যে এখানে সফলতাকে বোঝানো হয়েছে, আল্লাহ পাক চেয়েছিলেন যে বদরের যুদ্ধের মাধ্যমে মুমিনদেরকে ভালো সফলতা দান করবেন। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আলিমুন সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। জালেকুম এই বদরের সাহায্য কেন নেমে এসেছিল, এই জন্য যে ওয়ান্নাল্লাহ মুহেনু কাইদিল কাফেরি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাত করতে চান। মুহেন ইসিম ফাইলের সেগা আওহানা থেকে, আওহানা মানে কমজোর করে দেওয়া, দুর্বল করে দেওয়া, তাহলে শাব্দিক অর্থ ওয়ান্নাল্লাহ মুহেনু কাইদিল কাফেরি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দিয়েছেন, যার ফলে কাফেরদের শক্তি থাকা সত্ত্বেও, পার্থিব শক্তি তাদের কাছে অনেক বেশি ছিল সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে, সাজ সরঞ্জামের দিক থেকে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, তারা পরাজিত হয়েছিল। তো এই নিক্ষেপ করা উল্লেখ করা হয়েছে আয়াতে, আর উল্লেখ করা হয়েছে হত্যা করা, হত্যা করার ক্ষেত্রে জানা আছে যে বদরে কাফের কতজন নিহত হয়েছিল, সত্তর জন নিহত হয়েছিল, আর বন্দি করে কতজনকে নিয়ে আসা হয়েছিল, সত্তর জনকে নিয়ে আসা হয়েছিল, মসজিদে নববীর খুঁটিগুলিতে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, পরে পরামর্শের ভিত্তিতে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর নিক্ষেপ করার যে বিষয়টি রয়েছে সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিছু বালি নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে দেওয়া। কাফেরদের সংখ্যা কত ছিল, এক হাজার, এক মুষ্টি বালি এক হাজার লোকের প্রত্যেকের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া, আর প্রত্যেকের চোখে ঢুকিয়ে দেওয়া, আর প্রত্যেকের চেহারায় গিয়ে পড়া, এটা কার কাজ, এটা আল্লাহর কাজ। বাকি নিক্ষেপ করা, আসল নিক্ষেপ করাটা কে করেছিলেন, রাসূলুল্লাহ নিক্ষেপ করেছিলেন, এক মুষ্টি বালি অবশ্যই নিক্ষেপ করেছিলেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন তুমি যখন নিক্ষেপ করেছিলে এটা আসলে তুমি নিক্ষেপ করনি, অর্থাৎ তুমি নিক্ষেপ করলে যতদূর সাধারণ মানুষের শক্তিতে ক্ষমতায় যায়, হ্যাঁ এক মুষ্টি বালি অতদূর যেত, কিন্তু প্রত্যেকের চোখে মুখের ভিতরে কথা বলতে পারছে না, কেউ কারো কাছে সাহায্য চাইবে, তো মুখের ভিতরে যদি ঢুকে যায় বালি তাহলে কথা ঠিকভাবে করতে পারবেন না, চোখে এমন হয়ে বালি পড়েছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সামনে কি হচ্ছে না হচ্ছে চোখ নিয়ে পেরেছেন। এইভাবে আল্লাহ পাক তাদেরকে পরাজিত করেছে। আর তারপরে তাদের অস্ত্র চলতে শুরু হইল মুজাহিদিন সাহাবায়ে কেরামদের, আর দ্রুত তারা পরাজয় স্বীকার করল। এই মর্মে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন তাফসীর ইবনে কাসিরে যে সুম্মা ক্বালা তাআলা লিনবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইযান ফি শানিল কবজাতি ওয়া কুবজাতি মিনাত তুরাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন ওই এক মুষ্টি ধুলি বা বালি সম্পর্কে, আল্লাতি হাসাবা বিহা উজুহাল কাফিরিনা ইয়াউমা বদরিন, যা বদরের দিনে কাফেরদের চেহারায় মুখমণ্ডলে নবী সাল্লাম ছুঁড়েছিলেন, হিনা খারাজা মিনাল আরিশ, কোন সময় ছুঁড়েছিলেন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করা হয়েছিল যেটাকে আরিশ বলা হয়েছে, এখনো বদর যদি দেখতে যান তো ওখানকার স্থানীয় লোকেরা আরিস আনুমানিক তারা বলে এই জায়গায় বা এই কাছাকাছি এই জায়গাতে আরিস ছিল, আরিস নবী সাল্লামের জন্য একটি ছাউনি বা একটি তাঁবু লাগানো ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন আর আল্লাহ পাকের কাছে খুব একগ্র চিত্তে দোয়া করছিলেন, খুব একগ্র চিত্তে খুশুর সাথে হুজুর সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে দোয়া করছেন, ওমর দোয়া করছেন, সবাই সাহাবায়ে কেরাম দোয়া করছেন, যুদ্ধের আগে দোয়া করেছেন। কত শর্ত বলেছি যে মুমিনদের সফলতার জন্য দুটো শক্তি জরুরি, দুনিয়ার দুটো শক্তি জরুরি, একটা শক্তি হচ্ছে পার্থিব শক্তি, হ্যাঁ পার্থিব উপায়, আর একটা হচ্ছে দিনী উপায় বিজয়ের জন্য, সেটা হচ্ছে দোয়া করা আল্লাহ পাকের কাছে। এটা আপনার কর্ম, দোয়া করাটা কার কর্ম? আপনার কর্ম একজন মুমিন হিসাবে। সুতরাং আপনাকে দুনিয়ার সফলতার জন্য দোয়ার মেহনত করতে হবে, আর আপনার যতটা আল্লাহ পাক বল রেখেছে ক্ষমতা রেখেছে ততটা আপনাকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। এই দুটো শক্তির মাধ্যমে মুসলিম উম্মা বিজয়ী হইতে পারে, আল্লাহ থেকে সম্পর্কহীনতার অবস্থায় কখনো বিজয় লাভ করবেন না, যা বর্তমান মুসলিমদের অবস্থা, বর্তমান মুসলিমদের অবস্থা। কারণ আল্লাহর সাথে সম্পর্ক এদের অনেকের বা অধিকাংশ ছিন্ন হয়ে গেছে, আর অনেকের একেবারে নামে মাত্র সম্পর্ক রয়েছে, অনেকের সম্পর্ক রয়েছে ভ্রান্ত পথে, শির বিদাতের পথে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চায়, রসুলের তরিকায় সম্পর্ক কায়েম করতে চায় না। এইরকম অবস্থা রয়েছে, অল্প কিছু লোক রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর রয়েছে। তো এই অবস্থায় কি করে সাহায্য আসতে পারে? আল্লাহর সাথে প্রথম সম্পর্ক মজবুত করতে হবে, যার তরফ থেকে সাহায্য নেমে আসতে পারে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন। সুতরাং তার সাথে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে কি করে সাহায্য নেমে আসবে? বলছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে যে হিনা খারাজ মিনাল আরিস, আরিস থেকে যখন বেরোলেন, বাদা দুআইহি ওয়া তাদাররুহি ওয়া ইস্তিকানাতিহি, নবী সাল্লাল্লাহু দুয়ার পরে একগ্রতার পরে এবং আল্লাহ অসহায়তা প্রকাশের পরে, ফারামাহুম বিহা, ওই এক মুষ্টি বালি তাদের দিকে ছুঁড়ে দিলেন। ওয়া কাল, আর বললেন, শাহাতিল ওজুহ, কাফেরদের মুখমণ্ডল চেহারাগুলি বিকৃত হয়ে যাক। তারপরে সাহাবাই কেরামগণকে নির্দেশ দিলেন যে তোমরা অন্তরের সততার সাথে একসাথে এদের উপর হামলা করো, আক্রমণ করো। ফাফালু, সাহাবাই কেরাম তাই করলেন। ফাওসালাল্লাহু তিলকাল হাসাবা ইলা আয়ুনিল মুশরিকিন, ফাওসালাল্লাহু তিলকাল হাসাবা ইলা আয়ুনিল মুশরিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক মুষ্টি বালি মুশরিকদের চোখের ভিতরে পৌঁছে দিলেন। ফালাম ইয়াবকা আহাদুম মিনহুম ইল্লা নালাহু মিনহা মা শাগালাহু আন হালিহি, এমন কোন মুশরিক ছিল না 1000 মধ্যে যে তাকে এই এক মুষ্টি বালির যে অংশটুকু তার চোখে পড়েছে ব্যস্ত করে দেয়নি, চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তুমি নিক্ষিপ্ত করেছিলে, কিন্তু অমার আমায়, তোমার নিক্ষেপ দ্বারা এই কাজ হইত না যদি আমি স্বয়ং আল্লাহ তা না করতাম। অমার আমায় রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা, এই তো আয়াতের তাফসীর ছিল। একটি গোমরা দল এই আয়াত থেকে একটি কুফুরি আকীদা আর দলিল প্রমাণ পেশ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। ওয়াহদাতুল ওজুদ বুঝেন? হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদ মানে কি? ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব, আর ওয়াহদা মানে এক। তো তাদের কাছে এর ব্যাখ্যা হচ্ছে যে খালেক এবং মখলুকের কোন ভিন্নতা নেই, সর্বেশ্বরবাদ, সবকিছুতে ঈশ্বর রয়েছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে সবকিছুতেই আল্লাহ রয়েছে। এখান থেকেই জনসাধারণের মাঝে, জনসাধারণ তো বুঝে না, মোটা খায় মোটা বোঝে, তাদের যদি জিজ্ঞেস করেন আল্লাহ কথা বলে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তো ওয়াহদাতুল ওজুদেরই তো কথা, সবকিছুতে আল্লাহ রয়েছে, সবকিছুতে আল্লাহ রয়েছে। তাহলে সবকিছুতে যখন আল্লাহ রয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তাগত দিক থেকে, তারা বলছে সত্তাগত দিক থেকে, এমন নয় যে আল্লাহ পাক জ্ঞানের দিক থেকে, হ্যাঁ ক্ষমতার দিক থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের হেফাজতের দিক থেকে, সুরক্ষার দিক থেকে, বিজয় দানের দিক থেকে, সাহায্য দানের দিক থেকে এইসব বলছে না। তারা বলছে আল্লাহ সত্তাগত ভাবে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, সবকিছুতে যে বিরাজমান, তো খোলা জায়গায় তো বিরাজমান, পাক জায়গায় তো বিরাজমান, নাপাক জায়গায় তো বিরাজমান, পিলারের মধ্যে বিরাজমান, মানুষের মধ্যে বিরাজমান, নবীর মধ্যেও বিরাজমান। সুতরাং হে নবী, তুমি যখন নিক্ষেপ করলে তুমি না, তোমার ভিতরে আল্লাহ, তুমি আল্লাহ, আল্লাহ আর তোমাতে কোনো পার্থক্য নেই, আল্লাহই নিক্ষেপ করেছেন। বুঝলেন এবার কি গুমরাহি আসল? আমার রামাইতে রামাইতে ওয়ালাকিন আল্লাহ রামা। সুতরাং এই কুফুরি আকিদা সাব্যস্ত তারা করে কোরআন দিয়ে, কোরআন দিয়ে। অথচ আল্লাহ পাক কোরআনে কেরিমে অনেক জায়গায় ইরশাদ করেছেন, একটি জায়গায় নয়, যে রহমান কোথায়, আল্লাহ কোথায়, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমিনতু মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই, আকাশে রয়েছে। তো সত্তাগত দিকে আল্লাহ পাক আকাশের ওপরে, সৃষ্টির ভিতরে না, আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, শুধু মানুষের সৃষ্টিকর্তা না, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আসমান জমিন সবকিছুরই সৃষ্টিকর্তা, তাই না? তো আল্লাহ যদি কোন সৃষ্টির মাঝে থাকেন তাহলে আল্লাহকে তার মাখলুক সৃষ্টিতে ঘিরে রয়েছে, এটা অসম্ভব কথা। তাহলে আপনি আল্লাহ আকবর কেন বলছেন? আরে তকবীর নামাজ আল্লাহ আকবর না বললে হয় না, আপনার হজ আল্লাহ আকবর না হইলে হয় না, আপনার পাথর মারা কঙ্কর মারা হজে গিয়ে আল্লাহ আকবর না বললে হয় না, ঠিক না? আপনার তওয়াফ করা আল্লাহ আকবর না হইলে আপনার হাজ আসর থেকে তওয়াফ শুরু হয় না। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর মানে কি? আকবর ইসম তাফযীলের শেখ, মানে আকবর মিন কুল্লি শাই, সবকিছুর চাইতে বড়। তাহলে আল্লাহ যদি তার সৃষ্টির মাঝে, তাহলে সৃষ্টি আল্লাহকে ঘিরে আছে, পরিবেশন করে আছে, তাহলে আল্লাহ আকবর কেন বলছেন আপনি? আল্লাহ শুধু গুণের দিক থেকে বড় না, সব দিক থেকে আল্লাহ পাক রব্বুর সবকিছুর চাইতে বড়। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আর বাকি সবকিছু হচ্ছে আল্লাহর মখলুক সৃষ্টি। তারপর আল্লাহ পাক রব্বুর বলছেন ইন তাসতাফহু ফাকাদ জাআকুমুল ফাতহ। বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে কাফেরদের সম্বোধন করছেন। আগের আয়াতে ছিল কারাকে সম্বোধন, আয়াতগুলি বুঝতে হবে। যদি ধারাবাহিক যদি সবগুলি একই দলকে সম্বোধন করেন তাহলে ভুল তফসির হয়ে যাবে। আগের আয়াত ফালাম তাকতুলুহুম, হে নবী এবং নবীর সাথীরা তোমরা তাদেরকে হত্যা করনি, তাহলে সম্বোধন কাদেরকে রয়েছে? মুমিনদেরকে, তাই না? নবী করিম এবং মুমিনদেরকে। কিন্তু ইনতাসতাফতুহু আয়াত নম্বর 19 এখানে সম্বন্ধ রয়েছে কাফেরদের দলকে, আবু জাহাল এবং তার সাথী সঙ্গীদেরকে। ইনতাসতাফতুহু ফাকাদ জাআকুমুল ফাতহ, হে মক্কার মুশরিক কাফেররা, তোমরা যদি বিজয় কামনা করে থাকো, চেয়ে থাকো এর পূর্বে, ফাকাদ জাআকুমুল ফাতহ, দেখলে আজকে বিজয় চলে এসেছে, বিজয় চলে এসেছে। ওয়াইন তান্তাহু ফাহুয়া খায়রুল লাকুম, আর তোমরা যদি এখনো বিরত হয়ে যাও, যা করেছে করেছ অপরাধ, এখন যদি সতর্ক সাবধান হয়ে যাও, ফাহুয়া খায়রুল লাকুম, সেটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়াইন তাউদু নাউদ, আর তোমরা যদি আবার ফিরে আসো, পুনরাবৃত্তি করো, যে আবার কিসের পুনরাবৃত্তি করা? কুফরির, শিরকের, পাপের, অথবা বলবেন যে আবার ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের, বদরে আবার যদি আসো, ওয়াইন তাউদু ইলা কিতালিল মুসলিমিন, ইলাল কিতালি যিদ্দান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাহেবের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি লড়ার জন্য যদি আবার আসো, নাও তাহলে আমিও তোমাদের জন্য এইরকম বদরের মতো শাস্তি নিয়ে ফিরে আসব। বদরে যেমন তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করলাম, ওই রকমই শাস্তি নিয়ে আবার ফিরে আসব। ওয়ালান্তগুনিয়া আনকুম ফিয়াতকুম শাইআ, আর কখনো তোমাদের দল, তোমাদের জনবল তোমাদের কোনো কাজে আসবে না। তোমরা মনে করছো আমরা মেজরিটিতে আছি, সংখ্যাগরিষ্ঠ, আমাদের শক্তি বেশি, মুহাম্মাদের আছে কি? সে তো নির্বাসিত, তার আছে কে? কোনো কাজে আসবে না। সংখ্যা দিয়ে কখনো আল্লাহ পাক দিনকে শক্তিশালী করেন না। আল্লাহ যদি শক্তিশালী করে থাকেন মানুষের ইখলাসের ভিত্তিতে, মেহনত পরিশ্রমের ভিত্তিতে, আন্তরিকতার ভিত্তিতে, আল্লাহ পাকের সাহায্য নেমে এসছে আসমান থেকে। আর তোমাদের জনবল তোমাদের কোন কাজে আসবে না যদিও তা সংখ্যাধিক হয়, ওয়ালাউ কাসুরাত তার সংখ্যা অনেক বেশি হয়। ওয়ান আল্লাহ মাল মুমিনিন, আর এটাও জেনে রাখো যে নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের সাথে রয়েছেন, বিশ্বাসীদের সাথে রয়েছেন, কাফেরদের সাথে না। মুওয়াহিদ তাওহীদ প্রতিষ্ঠাকারীদের সাথে রয়েছেন, মুশরিকদের সাথে না। নবীর অনুসারীদের সাথে রয়েছেন, নবীর বিরোধিতাকারীদের সাথে নয়। তো এই আয়াতে বলা হয়েছে যে তোমরা যদি বিজয় চেয়ে থাকো তাহলে বিজয় এসে গেছে। বলতে কি বোঝানো হয়েছে, মক্কা থেকে যখন আবু জাহাল বেরিয়েছিল তখন আবু জাহাল দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহর অস্তিত্ব তারা বিশ্বাসী ছিল। তাই আজকালকার নাস্তিক চাইতে আবু জাহাল বড় অপরাধী ছিল না, বোঝা গেছে না? জি, আজকাল নাস্তিক বলছে আল্লাহ নেই, আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, আল্লাহকে মানুষে তৈরি করে নিয়েছে, মানে কল্পনা করে নিয়েছে। তো আল্লাহকে তারা বিশ্বাস করত, কিন্তু মোহাম্মদ যে ধর্ম নিয়েছে এটা আল্লাহর তরফ থেকে, এটা বিশ্বাস করত না, এটা মানা যাবে না, হতেই পারে না এটা। এই মর্মে হাদিস থেকে শোনাই, ইমাম যুহরি প্রখ্যাত তাবেঈ বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন সালওয়া বিন সুয়াইর থেকে, আন আবা জাহলিন কালা ইয়াউমা বদরিন, বদরের দিনে যখন বেরিয়ে এসেছিল বড় অহংকারের সাথে, তখন বলেছিল আল্লাহুম্মা আইয়ুনা কানা আক্কালির রাহিমে ওয়া আতানা বিমা লা ইউরাফ আহিনুল গাদা। হে আল্লাহ, তার মানে আল্লাহকে বিশ্বাস করতো তাই না, আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু অহংকারী, অহংকারীকে আল্লাহ পাক তৌফিক দেন না। আইয়ুনা কানা আক্কালির রাহিম, আমাদের মধ্যে মানে আমাদের মক্কাবাসী আর মোহাম্মদের দল, এই দুই দলের মাঝে যে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, মক্কার কাফেররা কি বলতে জানেন, যে মোহাম্মদ কি করেছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ওর মতো পাপিষ্ঠ কেউ আছে? আরে বংশধরকে ছেড়ে দিয়ে বারদা ছেড়ে দিয়ে গিয়ে মদিনায় চলে গেল, হ্যাঁ আমাদের ধর্মে থাকলো না, তা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ও তো পাপি। এই এই অর্থে দোয়া করছে, কি দোয়া করছে, আমাদের এই দুই দলের মাঝে যেই দল সবচেয়ে বেশি আত্মীয়তার বিচ্ছিন্নকারী, মানে মোহাম্মদের দল বুঝাতে চেয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আতানা বিমা লা ইউরাফ, বা আতানা লিখেছে কিন্তু আতান, আমাদের কাছে নিয়ে এসেছে এমন কিছু যা অজ্ঞাত, আজব কথা নিয়ে এসেছে, এরকম যদি ওই দল হয়, ফা আহেন হুল গাদা, আমাদের দুই দলের মধ্যে যেই দল বেশি সম্পর্ক বিচ্ছিন্নকারী আর এমন কিছু নিয়ে এসছে যেটা উদ্ভট, যেটা আসল সত্য নয়, সত্যের পরিপন্থী, ওই দলকে কি করো সকালবেলা তুমি ধ্বংস করো, সকালবেলা ধ্বংস করো। আর সকালবেলা তারপরে শুরু হইল যুদ্ধ বদরের, আল্লাহ পাক এই দোয়া কবুল করে দিলেন। তাহলে বদর যুদ্ধে মুমিনদের যে আল্লাহ পাক বিজয় দান করেছেন, কার দোয়া কবুল হয়েছে, আবু জাহালেরও দোয়া কবুল হয়েছে, আবু জাহালের দোয়া কবুল হয়েছে। অনেক হতভাগ আছে দোয়া করে কিন্তু দোয়া তার বিপরীত দিকে যায়, হ্যাঁ নিজের জন্য দোয়া না, কল্যাণে দোয়া না করে নিজের উপর অকল্যাণে দোয়া করে, এইরকম মূর্খতা শুধু আবু জাহালের না আমাদের মুসলিম সমাজে আছে। একটা ছেলে দুষ্টামি করছিল, আমাদের দেশের মহিলারাও করে পুরুষরাও করে, অধৈর্যরা করে, দুষ্টামি করছিল ঠিক না বাড়িতে, আর তার আশা খেয়ে পড়ে গেছে, হ্যাঁ কি বলে ভালো হয়েছে ভালো হয়েছে, মরলি না কেন, বলে না বলে না, কিনা বদুয়া না, হ্যাঁ তার মৃত্যু কামনা করলেন আপনি। তাহলে আল্লাহ পাক যদি এই কথাটি কবুলের সময় থাকে আর কবুল করে নেন, তাহলে কি অবস্থাটা হবে আপনার, আপনি কি চান আসল অন্তর থেকে যে আপনার ছেলেটার আশা খেয়ে মরে যাক অথবা হাত পা ভেঙে যাক, আর তোর হাত পা কেন ভাঙলাম, তুই বেঁচে আছিস, আকাঙ্ক্ষা আসলে কি অন্তর থেকে করছেন, কিন্তু জবানে এমন কথা বলছেন যেটা আপনি অন্তর থেকে চান না, এগুলো হচ্ছে আমাদের মুসলিম সমাজের অজ্ঞতা, যেটা জায়েজ নয়। তাহলে দোয়া কি করতে হবে, দুষ্টামি করলে আল্লাহ হেদায়তে দোয়া করেন, আল্লাহ তুমি হেদায়ত করো, হ্যাঁ হেদায়ত করো, আল্লাহ একে শান্ত করে দাও, একে ভালো বানিয়ে দাও, এই ভালো দোয়াগুলি করেন। আল্লাহ পাকের আয়াত এখন বুঝতে পারলেন, আল্লাহ পাক সম্বোধন করে কাফের মুশরিকদের কি কি বলছেন, যে তোমরা যদি বিজয় চেয়ে থাকো, সেই দিন তো বিজয় চেয়েছিলে, ফাকাদ জা আকুমুল ফাতহ, তোমাদের কাছে বিজয় চলেছে, বিজয় চেয়েছিলে যারা বেশি সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার, তাদেরকে ধ্বংস করো, তোমরা হচ্ছ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম আত্মীয়তার কোন খাতির রাখলে না, সেই জন্য আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করলেন। দেখো আজকে বিজয়ী চেয়েছিলেন, তাদের কল্পনায় ছিল যে বিজয় আমাদের ভাগে আসবে, বিজয় রাসূলুল্লাহ ভাগে গেল, কিন্তু বিজয় চলে এসছে, হয়েছে না হয়নি, হক বাতিল ফয়সালা। এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনের আয়াতে ইয়াউমুল ফুরকান বলেছেন, সূরা আলে ইমরান, ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, এই বদরের দিনকে হক বাতিলের পার্থক্যকরণের দিন। আল্লাহ পাক তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং রাসূলের কথা মানো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর তোমরা আল্লাহ এবং রাসূলের কথা শোনার পরে বিমুখ হয়ে যেও না, মুখ ফিরিয়ে নিও না। বিজয়ের জন্য আরেকটি শর্ত হচ্ছে আল্লাহর কথা মেনে চলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলা। এই দুটো শর্ত, আল্লাহর আদেশ মেনে চলা, রাসূলের আদেশ মেনে চলা। আর জানার পরে প্রথম কথা জানতে হবে, শুনতে হবে, তাহলে শোনার পরে অমান্য না করা, বরং সামেনা ওয়া আতানা বলা। ওহদের যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সাহাবাই কেরাম, কি জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এর আগে বলেছি, যখন ওহদের কথা এসছে কি জন্য, ওই যে পঞ্চাশ জন তীরন্দাজকে ছোট্ট পাহাড়টির ওপর জামালে রোমাত যেটিকে বলা হয় নিযুক্ত করেছিলেন, ওরা নেমে গেল, অথচ নবী সাল বলছেন খবর তো তোমরা নামবে না, যে কোন অবস্থায় তোমরা নামবে না, নেমে গিয়েছিল। এই একটি অপরাধের জন্য বিজয় হতে যাচ্ছে আর তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন, যদিও পরাজিত সাহাবাই কেরাম ঘন নেই, ইসলামের পরাজয় হয়নি, কারণ এমনটা হয়নি যে সাহাবাই কেরাম রণক্ষেত্র ছেড়ে পালায়ন করেছেন, এইরকম না, আর কাফিররা লুটপাট করে নিয়ে গিয়েছে, এরকম হয়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েকজনের অপরাধের জন্য বা একটি নাফরমানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচরণের কারণে গোটা জাতিটা উম্মতে মুসলিমা, তখনকার উম্মত সেটাই, যারা ওহদে হাজির তার 700 জন তারাই উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার প্রতিনিধি, তারা ক্ষতিগ্রস্ত হইলেন। এই জন্য আল্লাহ পাক এই বদরের যুদ্ধের প্রসঙ্গে বলছেন মুমিনদেরকে সম্বোধন করে যে আল্লাহর কথা মেনে চলো, রাসূলের কথা মেনে চলো, আর তোমরা শোনার পরে অমান্য করিও না, মুখ ফিরিয়ে দিও না, যদি এইরকম করো তাহলে তোমরা কখনো বিজয় লাভ করতে পারবে না। আজকাল মুসলিমদের সেনাবাহিনীরা মদ মুক্ত নয়, মদে যদি ডুবে থাকে, হারামে ডুবে থাকে, তারা জেনা মুক্ত, ব্যবিচার মুক্ত যদি না হইতে পারে তো কি করে সাহায্য নেমে আসবে বলে, কি করে সাহায্য নেমে আসবে, ঠিক আল্লাহ রসুলের আনুগত্য হইল, পাঁচ অক্ত নামাজ দিয়ে না কি করে সাহায্য নেমে আসবে, না ফরজ অজেব ঠিক আছে, না হারাম থেকে বেঁচে আছে, আর তারপরে এর চেয়ে বড় বড় ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে বললে তো বলে শেষ করা যাবে না, এদের আকিদার খোঁজ নিয়ে দেখেন যে গোস কুতুবের আকিদা রাখে যে ওরাই সব দিতে পারে, তাহলে কি করে আল্লাহ সাহায্য নেমে আসবে বলেন দেখি। আল্লাহ পাক তারপরে বলছেন, বলা তা কোন কাল্লাযীনা ক্বালু সামিনা ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বলে আমরা শুনলাম, ওহম লা ইয়াসমাউন অথচ তারা শোনে না, কিরকম শোনে না, কানে শোনে না, শুনলাম প্রথম শুনলাম, সামেনা শুনলাম মানে আমরা শুনলাম কানে শুনলাম, কিন্তু ওহম লা ইয়াসমাউন আল্লাহ বলছেন তারা শোনেন না, যেটাকে না করেছে সেটা হচ্ছে শোনার পরে মেনে নেওয়া, শোনার ফলাফল, শোনার মতো শোনা। তাহলে শোনা হচ্ছে দুই রকম, শোনা হচ্ছে কয় রকম, দুই রকম, কোরআনে কারিমে দুই রকমের কথা উল্লেখ করে, সূরে বাকারার শেষ রুকুতে দেখবেন মুমিনদের গুণ হচ্ছে কি, ওয়াকালু সামেনা ওয়াতান, আমরা শুনলাম আর মেনে নিলাম, আনুগত্য করলাম, গোফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ঠিক না, 185 নম্বর আয়াত, শেষ আয়াতের আগের আয়াতটি। আর ইহুদিদের সম্পর্কে মুনাফিকদের সম্পর্কে ওদের বলেছে তারা কি বলতো, সামেনা আমরা শুনলাম মোহাম্মদ কিন্তু ওয়াসাই না, আমরা মানলাম না, আতানার বিপরীত হচ্ছে আশাই না, নাফরমানি করলাম, বিরুদ্ধাচরণ করলাম, মানা যাবে না। মূসা আলাইহিস সালাম জাতি বনী ইসরাইলের বদচরিত্র, ইহুদিদের এই বদচরিত্র, সামেনা ওয়াসাই না, তো সামেনা ওয়াসাই না যখনই করেছে কোন উম্মত তখনই সে উম্মত লাঞ্ছিত অবদস্ত হয়েছে, শোনার পরে মানতে হবে, এটা হচ্ছে আসল শোনা। তাই আল্লাহ পাক বলছেন যে তোমরা ওদের মতো হয়ে যেও না, মোনাফেকদের মতো যারা শুনেছে নবীর কথা, মদিনাকে শোনেনি মোনাফেকরা, সব আয়াত শুনত, সব কথাই শুনত, বসত নবী সাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের সাথে, কিন্তু মানত না, ওয়াসাই না, কাপড় ঝাড়া দিয়ে উঠে যেত না, মোহাম্মদের কথা মানা যাবে না। ইহুদিরাও এরকমই, তিনটি গোত্র ইহুদিদের মদিনায় বসবাস করত, নবী কারীম তাদেরকে দিনের কথা শুনিয়েছেন, কিন্তু শুনেছে সামিয়ে না ও আসায় নাফরমানি করেছে। আল্লাহ পাক যরিবাত আলিমু যিল্লাত আইনামা সুকিফু, যেখানে ইহুদি জাতি থাক না কেন তাদের উপর আল্লাহ পাক লাঞ্ছনা অবধারিত করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। মাত্র কিছু কালের জন্য ইহুদিদেরকে পুঁজিপতি দেখা আর ইহুদিদেরকে বড় শক্তিশালী দেখা, সারা পৃথিবীর তারা ভিতর ভিতর নেতৃত্ব দিচ্ছে বা সারা পৃথিবীকে ঘোরাচ্ছে, এইরকম দেখে ধোকা খাবেন না। আল্লাহর কোরআনের কথা সত্য, ইহুদিরা লাঞ্ছিত জাতি, আল্লাহ পাক কোরআনে কারি বলেছেন অবশ্যই লাঞ্ছিত হবে, কিন্তু তাদের সামনে তাদেরকে লাঞ্ছিতকারী কোন উম্মত আসতে হবে সামনে, এই অভাবটা শুধু রয়েছে মুসলিম উম্মতের মধ্যে। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্না শাররাদ দাওয়াব্বা ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন, নিঃসন্দেহে সবচেয়ে নিকৃষ্ট জীব দাওয়াব, দাব্বাতনের বহুবচন, দাব্বাতন যে কোনো প্রাণী বা জীবকে বলা হয় যা ভূপৃষ্ঠে চলাফেরা করে, সে জমিনে চলাফেরা করুক অথবা জমিন আসমানের মাঝখানে উড়ুক, সবকিছু, হ্যাঁ, কীট পতঙ্গ পশু পাখি সবকে দাব্বাতুন বলা হয়। আর সার মানে নিকৃষ্ট, ইন্না সাররা দাওয়াবাইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে আসুম আল বুকম, আসুম আসাম্মুনের বহুবচন, আরবি শব্দগুলি ভালো করে শিখেনেন যাতে করে কোরআন বোঝা সহজ হয়, সুম্মুন আসামের বহুবচন, তো আসাম মানে কি হয়, আসাম এক বচন, তাহলে একজন মানুষ কানে যদি না শুনে তাকে কি বলা হয়, আসাম, বধির কালা। আর আল বুকম আবকামের বহুবচন, আবকামের বহুবচন, আবকাম বলা হয় বোবাকে, তো বুক বোবারা বধিররা বহুবচন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিকৃষ্ট জীবজন্তু ওই পায়খানা পেশাবের পোকামাকড় নয়। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ হ্যাঁ, জেনারেল নলেজে যে নিকৃষ্ট পশু, নিকৃষ্ট পশু নিকৃষ্ট জীব হচ্ছে যে সব জীব জন্তু বা যেসব কীট পতঙ্গ পোকামাকড় কি হয় পেশাব পায়খানা খায়, পেশাব পায়খানাতে থাকে, বাথরুমে থাকে, তাই না? আল্লাহ ওগুলোকে নিকৃষ্ট বলেননি, সাররাত দাওয়াব এক শ্রেণীর মানুষ কি আল্লাহ পাক বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জীব, এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, আলাই আলামান খালাকাহু লাতিফুল খবীর, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে কে ভালো আর কে মন্দ আর কে সবচেয়ে নিকৃষ্ট, অবশ্যই জানেন। আর তাঁরই ওহির কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো সৃষ্টি যারা কোরআন শিখে এবং শিখায়, কোরআনের চর্চা করে। আর সবচেয়ে নিকৃষ্ট কারা শোনেন, ইন্না শাররা দাওয়াব্বা ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়া আল্লাযীনা লা ইয়াকিলুন, নিঃসন্দেহে সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আল্লাহর নিকটে আসুম যারা বধির ওরা, আল বুকম আর যারা বোবা, বধির আর বোবারা সবচাইতে নিকৃষ্ট জীব আল্লাহর কাছে। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা কোনো কিছু বুঝে না, যারা অবুঝ, হ্যাঁ, যদি কানেও না শুনে, কানে শোনার পরে ভিতরে ঢুকাবে, ঠিক না, ভিতরে ঢুকাবে, আর ভিতরে ঢুকানোর পরে সেটাকে বুঝবে, বোঝার পরে সেটাকে মানবে, মানার পরে অন্যকে মানাবার জন্য কথা বলবে, তো কথাও বলে না। তো বধির যখন ভালো কথা ঢুকতে আসে ঢুকাই না, আর যদি ঢুকে যাই তো ঢুকে যাওয়ার পরে সেই কথা প্রচার করতে হবে, প্রসার করতে হবে, পৌঁছাইতে হবে। আপনি সত্যকে যখন জেনে গেছেন সেটা জানাতে হবে অন্যদেরকে, সেটার দাওয়াত দিতে হবে, সেই দিকে আহ্বান করতে হবে। আপনি বোবা হয়ে গেলেন তার নিকৃষ্ট। তাহলে এখানে ভালো করে মনে রাখবেন, যারা দিন শিখল না, হক কথা জানল না, কোরআন সুন্নাহ ভিত্তিক ওহি ভিত্তিক দিন শিখল না, তারা হচ্ছে নিকৃষ্ট, কারণ তারা ঢুকাইল না ভিতরে। আর যারা শিখল, জানলো কিছু, কানে পৌঁছেও গেল, ভিতরে ঢুকে গেল, কিন্তু পরিস্থিতি দেখে অবস্থা দেখে সেখানে ওখানকার মতো হয়ে গেল। আরে দেশে এইসব বলা যাবে না যে মাজারে গেলে বড় শিরিক হয়, এসব কথা করা যাবে না, ওরা চাঁদা চাইতে আসে, চাঁদা দিয়ে দিতে হবে, কারণ এখানে বসবাস করতে হবে, শিরকেরও সাথ দিতে হবে, বেদাতেরও সাথ দিতে হবে, গুমরাহিরও সাথ দিতে হবে, পাপের সাথ দিতে হবে, সব করতে হবে, যেখানে যেমন তাল মিলিয়ে চলতে হবে, তাহলে এরা হচ্ছে কি আল বুকম, বোবা, হক কথা সত্য কথা জানার পরে বলতে চায় না, মুখ বন্ধ রাখে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা একেবারে সবচেয়ে নিকৃষ্ট কাফের মুশরিক বিধিহীন নাস্তিক তাদেরকে বিশেষভাবে বুঝাতে চেয়েছেন, আর যার মধ্যে এই গুণগুলি যতটা থাকবে ততটা নিকৃষ্ট, যার মধ্যে বেশি আছে বেশি নিকৃষ্ট, যার মধ্যে কিছু এইরকম খারাপ গুণগুলি আছে যে হক কথা ভিতরে ঢোকাই না অথবা হক কথা প্রচার করে না, তাদের মধ্যে এই গুণ যতটা তার মধ্যে অপরাধ রয়েছে ততটা তার মধ্যে এই গুণ রয়েছে নিকৃষ্টতা। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালাউ আলিম আল্লাহ ফিহিম খায়র আল্লাহ আসমাহুম, আল্লাহ পাক এই সব কাফের মুশরিকদের মাঝে যদি কল্যাণ জানতেন, আল্লাহ সবকিছু জানেন কিনা, আল্লাহ যদি জানতেন যে আবু লাহাব অথবা সাইবা রাবিয়া আবু জাহাল এদের ভিতরে কল্যাণ আছে, তাহলে আসমাহুম তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন, কিন্তু শোনান নাই, কি নবীর কথা শোনেনি তারা নাকি, হ্যাঁ নবীর কোরআন শোনেনি, শুনেছে তো, এই শোনা মানে কি তাহলে, শোনার পরে মেনে নেওয়া, যে শোনাটা কাজে আসে, লাভজনক শোনা অর্থাৎ মেনে নেওয়া, আল্লাহ পাক তাদেরকে শোনার তৌফিক দিতেন, শুনে মেনে নেওয়ার তৌফিক দিতেন। ওয়ালাউ আসমাহুম তাফসীরকাররা বলছেন আর যদি আল্লাহ তাদেরকে শুনিয়েও দেন, মানে শুধু শোনা, শুনিয়েছেন আল্লাহ পাক তাদেরকে শুনিয়েছে, তখন তাদের অবস্থা কেমন ছিল, লাতাওয়াল্লাউ ওয়াহুম মুরিদুন, তারা বিমুখ হয়ে ফিরে গিয়েছে, মুখ ফিরে উল্টো দিকে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে করিমের কথা শুনিয়েছেন তখন তারা মুখ ফিরিয়ে উল্টো দিকে টান দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, ইস্তিজাবা মানে ডাকে সাড়া দেওয়া, জবাব দেওয়া, জবাব থেকে এর ধাতু হচ্ছে জবাব, তো ইস্তাজাবা মানে ডাকে সাড়া দেওয়া, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ পাক যখন ডাক দেন, আল্লাহ পাকের ডাক কোথায় রয়েছে, কোরআনে কি আইয়ুহাল্লাযীনা আমানু এগুলো ডাক না, আমরা মানুষ তো ইয়াইয়ুহান্নাস ডাকলেও মুমিন মুসলিম শামিল, আর ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ অধিকাংশ যে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু ইয়াইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে তাতেও আমরা শামিল, তাই না। আর তারপর নবীকেও যদি সম্বোধন করে থাকেন আর সেই মাসলাটি নবীর সাথে খাস না, তাহলে আমরা নবীর উম্মত হিসেবে ইয়াইয়ুহান্নাবীও বলে যদি ডাক দেন সেটাও আমাদের জন্য সম্বোধন। তো কোরআনে কারিমে এইরকমই সম্বোধন আছে, মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আর জিন জাতির জন্য, সুতরাং আকিমুস সালাহ আল্লাহ পাকের সম্বোধন না, আল্লাহর ডাক না, ওয়াতুজ যাকাত আল্লাহর ডাক না, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, ইযা দাআকুম যখন তিনি তোমাদেরকে ডাকেন আহ্বান করেন, লেমা ইউহিয়্যুকুম এমন বিষয়ের দিকে যা তোমাদের মধ্যে প্রাণ সঞ্চারিত করবে, আহায়া ইয়হি মানে হায়াত দান করা, এমন বিষয়ের দিকে যা তোমাদের প্রাণ সঞ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত করবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ের দিকে আহ্বান করেছেন সেটা মানুষকে জীবন দান করে থাকে, কি করে থাকে, জীবন দান করে। তো রাসূলুল্লাহ সাল্লাম কিসের দিকে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ ওহির বিধানের দিকে, তার মূল হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আর রসুলের আদর্শ মোতাবেক জীবন গড়া, তাই না। তো এটা হচ্ছে মানুষের হায়াত, আসল হায়াত হচ্ছে এটা, এটা হচ্ছে হায়াতুল কুলুব, অন্তরের প্রাণ এতেই রয়েছে, এটা হচ্ছে হায়াতুর রূহ, এতে রয়েছে আত্মার প্রাণ রয়েছে, আত্মার জীবন এতে রয়েছে, এর ছাড়া যদি এই হায়াত না থাকে তাহলে সেই ব্যক্তির হৃদয় মৃত, সেই ব্যক্তির আত্মা মৃত। এই জন্য আল্লাহ পাক মক্কাতুল মুকাররামার অবস্থা বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক মক্কার যখন কুফরির অবস্থা ছিল সেই অবস্থা সম্পর্কে বলছেন, আওয়ামান কানা মাইতান, বলতো মক্কার লোক যারা মৃত ছিল ওরা কি মরা লোক ছিল, মাইতান আল্লাহ বলেছেন, মাইতান মানে মৃত, ফাআহয়াইনাহু তাদেরকে আমি প্রাণ দান করলাম, জীবন দান করলাম, ওয়াজাআল্লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস এবং তাদের জন্য আমি আলো দান করলাম যে আলো নিয়ে তারা চলাফেরা করে, আবু বকর ওমর ওসমান যারা ইসলাম কবুল করলেন তারা আলো নিয়ে চল, কোন আলো নিয়ে তারা চলাফেরা করতেন, বিদ্যুৎ ছিল, কোন আলো ছিল, ওহির আলো, ইসলামের আলো। তৌহিদের আলো, আদর্শের আলো, জি এই আলো। ও যে আল্লাহ নুরায়ামশি বিহি ফিন্নাস, তাহলে তারা মৃত ছিল। ইমানবিহীন যারা থাকে, ওহিবিহীন জীবন যাপন করে, মানুষের তৈরি করা বা খেয়াল খুশি আদর্শ দিয়ে যারা জীবন যাপন করে তারা মৃত, তারা মারা গেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআনের জ্ঞান নাই, তিরমিজির হাদিস, আল্লাযী লাইসা ফী জাওফিহি কোরআনুন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নেই অর্থাৎ কোরআনের জ্ঞান নেই, কোরআনের শুধু শব্দের তেলাওয়াত করে কোনো লাভ নেই, শুধু নেকি ছাড়া, তার দ্বারা আপনি যদি অর্থই না বোঝেন যে আল্লাহ কি অ্যাড্রেস করলেন, সম্বোধন করলেন, তাহলে কি লাভ হবে আপনার? কোরআনের যদি জ্ঞান না থাকে, কোরআনের প্রতি বিশ্বাস না থাকে, কোরআন অস্বীকারী, কোরআন আদর্শের বাস্তবায়নকারী যদি না হয়, তাহলে ওই ব্যক্তির উপমা হচ্ছে কাল বাইতুল খারিব, অনাবাদ বিরান বাড়ির মতো। বাইত মানে বাড়ি, আর খারিব মানে হচ্ছে বিরান বাড়ি, যে এই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, সুতরাং সেখানে জিন শয়তানের আড্ডা হয়ে গেছে। যার অন্তরে ইসলামের জ্ঞান নেই, কোরআনে করিম যে ওহী, এই ওহীর জ্ঞান নেই, তার অন্তরে বাসা করে বসে আছে কে? ইবলিস শয়তান এবং তার সেনাবাহিনী, অজুনুদ ইবলিস, ইবলিসের সেনাবাহিনী, জিন শয়তান বাস করছে। আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে ইরশাদ করছেন যে ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ডাক আসে, রাসূলের পক্ষ থেকে ডাক আসে, দ্রুত সাড়া দাও এবং সেদিকে ছুটে যাও। এমন মুহূর্ত আসার আগে যখন তোমার অন্তরের মাঝে এবং তোমার মাঝেই আল্লাহ পাক অন্তরায় হয়ে যাবেন, আর সৃষ্টি করে দেবেন, আর হয়তো তৌফিক পাবে না। ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো যে তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ডাকে সাড়া দিতে বলা হয়েছে এবং আল্লাহ পাকের ডাকে। তো আল্লাহ পাকের ডাক সরাসরি কোরআনে কারিমে রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি যা বলেছে সেটা আল্লাহ পাকের ডাক। এই মর্মে একটি হাদিস শুনাই, খুব গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস রয়েছে। বলছেন, কুনতু ওসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, ফরজ নামাজ ছিল না, সুন্নাত নফল নামাজ ছিল। ফামাররা বিআন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পাশ হয়ে অতিক্রম করলেন, ফাদানি আমাকে ডাকলেন, নাম ধরে আবু সাঈদ আসো ডাকলেন, আবু সাঈদ, ফালাম আতেহি, আমি আসলাম না, আমি ভাবলাম যে সুন্নাত নামাজটা শেষ করিনি, ভাই নফল নামাজটা পড়ছি, নামাজটা শেষ করিনি, হাত্তা সাল্লাইতু, এমনকি নামাজটা শেষ করলাম, সুম্মা আতাইতুহু, তারপরে তার কাছে আসলাম। ফাকালা, তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা মানা কান্তা আতিয়ানি, আমার কাছে আসতে কোন জিনিসটা তোকে বাধা দিল, এত বিলম্ব কেন? আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি এ কথা বলেননি, আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম, যে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, আমি তোমাকে ডাকলাম আর তুমি সুন্নাত নফল নামাজ পড়তে থাকলে। সুম্মা ক্বালা, তারপর লাউআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কোরআন কাবল আন আখরুজ, এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কোরআনের সবচেয়ে মহান একটি সূরা কি করব, শিখিয়ে দেব। সে সূরা কি? ফাযাহাবা রাসূলুল্লাহ, এই কথা বলার পরে, এই কথা বললে শ্রোতার আগ্রহ বাড়বে না বাড়বে না? এটা বোঝা যায় যে একটা বাগভঙ্গিমা, উত্তম বাগভঙ্গিমা হচ্ছে যে মানুষের আগ্রহ বাড়াবার চেষ্টা করে। আপনাদের একটা কথা বলবো, সবাই কিন্তু সজাগ, তাই না? সজাগ, আর যতক্ষণ সময় যাচ্ছে আপনাদের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে, যার এই কথাটা ছুটে না যায়, কথাটা ছুটে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে মসজিদ থেকে বের হতে যাচ্ছেন, ফাজাকারতুল্লাহ, তখন এই সাহেব বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বিষয়টি স্মরণ করালাম। ওয়াকালা মাল, সেটা কি ছিল? সেটা ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা হিয়া সাবউল মাসানি, এমন সাতটি আয়াত বিশিষ্ট সূরা যা বারবার তেলাওয়াত করা হয়। মাসানি মানে বারবার তেলাওয়াত, বারবার কিসে তেলাওয়াত করা হয়? নামাজে, বের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা হয়, না হইলে নামাজ হয় না, এই জন্য মাসানি বলা হয়েছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আল্লাহ ফাকর বলছেন, নিঃসন্দেহে নবী, তোমাকে সাতটি এমন আয়াত দান করেছি যা বারবার আবৃত্তি করা হয়, আর মহান কোরআন দান করেছি। আল্লাহ ফাকর রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়া, দিনের ডাকে সাড়া দেওয়া, দিনের কাজে সাড়া দেওয়া, আজানটা কি আল্লাহর পক্ষ থেকে ডাক নয়? তো আজান হচ্ছে হাইয়া আলাস সালাম, মানে কি? নামাজ জন্য এসো। হাইয়া আলাল ফালাহ মানে কি? সার্বিক কল্যাণের জন্য এসো, তো আপনার কল্যাণের জন্য ডাকা হচ্ছে আপনাকে, আপনার মঙ্গলের জন্য ডাকা হচ্ছে। আর আপনি যদি শুয়ে থেকে যান, আপনি কাজে ব্যস্ত থেকে যান, আপনি কাজকর্ম বন্ধ করে ঘরে উঠে যান চা পানি করার জন্য, আবার যখন নামাজ শেষ হলো তখন নেমে আবার কাজ করা শুরু করলেন, তো এটা কি ইসলামের জীবন না মুসলিম জীবন? হ্যাঁ, আল্লাহর ডাকে সাড়া দিলেন, রসুলের ডাকে সাড়া দিলেন, কখনো সাড়া দিলেন না, তাহলে মৃত মৃত, যারা বেনামাজি তারা মৃত। আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া না দিলে মৃত, কারণ আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিলে হায়াত পাওয়া যায়, এবং এর জন্য দ্রুত এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাঝে এবং তোমার অন্তরের মাঝে অন্তরায় হতে পারেন, এর মানে কি? এর একটি তাফসীর হচ্ছে যে মৌত এসে যাওয়া, হতে পারে যে হঠাৎ করে তোমার মৌত চলে আসতে পারে। আপনি হয়তো ভাবছেন যে এখন তো বয়স 25-30 হল, যথেষ্ট সময় আছে। আমাদের দেশের মানুষরা কিন্তু এক এক লোক এক এক রকম, কেউ বলে যে রমজান আসলে তোবা করে নেব, নামাজ শুরু করে দেব, আর যদি হজ করার একটা চান্স থাকে যে হজে যাবে দু এক বছরের মধ্যে, এখানে যারা এসছে অনেকে বেনামাজি, বলে হজটা করলে নামাজটা ধরে নেব, করে না করে না। হ্যাঁ, আবার যাদের মেয়েরা হয়তো সাবালিকা হইতে যাচ্ছে, এই শ্বশুর হইলে নামাজটা ধরে নেব, শ্বশুর হইলে দাড়ি ছেড়ে দেব, বলে আমাদের দেশে অনেক লোক, তাই না? নিজের হাতে আছে নাকি? আল্লাহ কথা বলছেন যে শুনে রাখো ভালো করে, দ্রুত ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে রসুলের ডাকে, আর জেনে রাখো না হলে তোমার মাঝে তোমার অন্তরের মাঝে আল্লাহ কি হয়ে যাবেন, অন্তরায় হয়ে যাবেন, মানে মৌতের পারওয়ানা পাঠিয়ে দিবেন, কখন মৌত চলে আসবে সংশোধনের সুযোগ পাবে না, আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দেওয়ার আর তৌফিক হবে না। আর কেউ কেউ বলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্তরায় হন, মানে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অন্তরকে পরিবর্তন করে থাকে, অন্তরে দ্রুত পরিবর্তন এসে থাকে, একই মানুষের কখনো অন্তরটা ভালো হয়ে যায়, কখনো অন্তরে খারাপ পথে শুধু আসতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে যে ইন্না কুলুবা ইবাদিহি বাইনা ইসবাঈন মিন আসাবিল্লাহ, আল্লাহ পাকের বান্দার অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান সেইভাবে কি করেন, তাতে পরিবর্তন ঘটিয়ে থাকেন, হ্যাঁ উল্টো পাল্টো পাল্টা করে থাকেন, কখনো এইদিকে কখনো ওইদিকে। আল্লাহ পাকের হাতে রয়েছে অন্তর, কখনো ভালোর দিকে আসে ভালোর দিকে এসে দ্রুত এগিয়ে যান, আল্লাহ আপনার জন্য কল্যাণ চেয়েছেন। আপনি যদি মনে করেন যে না আচ্ছা ঠিক আছে মনটা একটু ভালো হয়েছে, ঠিক আছে আর কিছুদিন পর, আর কিছুদিন পর হয়তো আর সুযোগ আসবে না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর একটি তিরমিজিতে রয়েছে, নবী করিম সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন সেটা হচ্ছে আল্লাহুম্মা কাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনে, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী সাব্বিত কলবি, আমার অন্তরকে সুদৃঢ় করো আলা দীনে, কা তোমার দিনের উপর। আর একটি রয়েত রয়েছে আল্লাহুম্মা সাররিফ আল কুলুব সাররিফ কুলুবান আলা তাতে, হে অন্তরের পরিবর্তনকারী সাররিফ কুলুবান, আমাদের অন্তরকে ফিরিয়ে দাও, অন্তরকে ফেরানোর মালিক আমাদের অন্তরকে ফিরিয়ে দাও, সাররিফ কুলুবান আলা তাতে, তোমার আনুগত্যের উপর, মানুকত্যের দিকে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আল্লাহ পাক আরো বলছেন মুমিনদেরকে সম্বোধন করে আর প্রত্যেক মানুষকে সম্বোধন রয়েছে, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো, ফিতনা মানে এখানে দুনিয়ার বিপদ, দুনিয়ার শাস্তি, তোমরা সেই আযাব শাস্তি থেকে বাঁচাও নিজেকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা শুধুমাত্র তোমাদের মাঝে যারা জালেম অপরাধী তাদেরকেই স্পর্শ করবে না, তাদের উপর আপতিত হবে না, সকলকে সামিল করে নেবে সেই বিপদ, ওই বিপদ থেকে ওই ফিতনা থেকে নিজেকে বাঁচাও। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। তাহলে এই ফিতনা বা এই দুনিয়ার আজাবটা কি, যেই আজাবে শুধু জালেমরাই যে পতিত হবে এমন নাই, বরং সেই আজাব জালেমদেরকেও সামিল করবে আর যারা সৎ লোক সলেহীন নেক লোক তাদেরকেও সামিল করে নেবে। এই আজাব হচ্ছে অসৎ লোকদের সংখ্যা বেড়ে যাওয়া, অসৎ লোকদের সংখ্যা বেড়ে যাওয়া আল্লাহর জমিনে, আর সৎ লোকেরা শুধু নিজেই সৎ হয়ে থেকে যাওয়া, নিজের মধ্যে সৎতাকে সীমাবদ্ধ করে দেওয়া, অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া যে একটি ফরজ কাজ, এই কাজের এই গুরু দায়িত্ব পালন না করা। আল্লামা রবিল মারুফ আন নাহি আল মুনকার, অনেক ওলামারা বলেছেন যেমন ইমানের ছয়টি পিলার আছে, আপনাদের জানা আছে না, এটা একটা নতুন কথা আপনাদেরকে বলছি, যদিও দ্বিমত আছে যে এটা ইসলামের পিলার কিনা। ইসলামেরও ওই রকম অনেকে ছয় পিলার বলেছেন, পাঁচটা পিলার তো জানা আছে হজ পর্যন্ত, তাই না, আর ষষ্ঠ পিলার হচ্ছে আল আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকার। অনেকের মতে ভালো কাজের আদেশ দেওয়া ফরজ আর অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ। কখনো কখনো ফরজে আইন প্রত্যেকের ওপর, যদি দেখেন যে অন্যায় আমার সামনে চার কেউ জানছে না, তাহলে অন্যায় বাধা দেওয়া ফরজ, যা তিনটা স্তর রয়েছে। আর অধিকাংশ সময় ফরজে কিফায়া, কয়েকজন আছেন হ্যাঁ অন্যায় বাধা দেওয়ার জন্য বা ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য, সবাই মুখ খুলতে হবে না, আপনাদের মধ্যে যে বেশি ভালোভাবে বুঝাইতে পারে বলতে পারে সে বলবে। এই কাজ যদি না হয় মুসলিম সমাজে, মুসলিম পরিবারে, মুসলিম শহরে, মুসলিম দেশে, হ্যাঁ আল্লাহর জমিনে, তাহলে আল্লাহ পাকে যখন আজাব নেমে আসবে তো আপনার সততা আপনাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে না। বাড়িতে আপনারা পাঁচ ভাই আছেন আর বাপ মা আছে, বাপ মা মাশাআল্লাহ মুসল্লি মানে তাহাজ্জুদ গুজার, আর হজ পয়সা আছে, কয়েক হজ করেছে, অনেক ভাইয়ের আজকাল এমন পয়সাওয়ালা আছে প্রতি বছর হজে আসে, গত বছর গেলাম বেশ কিছু ভিআইপি রাখ দেখলাম যে গত বছর হজে আসে, এবার ওরাই হজে আসছে মাশাআল্লাহ, তাহলে হজে অভাব নেই। হ্যাঁ কিন্তু ওদের ছেলে মেয়েদের খবর নিয়ে দেখেন, নামাজে হয়তো জিরো, হ্যাঁ মেয়েদের খবর নিয়ে দেখেন হেজাব পর্দার ফরজে জিরো, দিন ইসলাম বাড়িতে নেই সমাজে নেই। তাহলে এই ক্ষেত্রে যারা সৎ লোক তাদের কি দায়িত্ব? সৎ লোককে আরবিতে কি বলে জানেন? সলেহ, তাই না? সলেহ হওয়া নাজাতের জন্য যথেষ্ট না, যতক্ষণ মুসলিম না হবে। সলেহ মানে নিজে শুধু ভালো হওয়া, আর মুসলিম মানে নিজে ভালো হয়ে অন্যের সংস্কার করা, সংস্কারক হওয়া। তো মুসলিহীন হইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করবে না যে জাতি বা যেখানকার লোকে, যেখানে যে জনপদের লোকেরা, ওয়াহালুহা মুসলিহুন, সংস্কারক। তাহলে আপনি একা ভালো মানুষ, আপনার মেয়ে সাবালিকা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ছেলে সাবালক নামাজ পড়ে না, নাজাত পাবেন না। শুধু জালেমদের উপর আপনার ছেলে মেয়ে যারা বেনামাজি তাদের উপর আজাব আসবে না, আপনার উপর আজাব আসবে। আপনার স্ত্রী তাহাজ্জুদ গুজার, খুব জিকির করে, আপনার তার উপর আজাব আসবে। এই হচ্ছে আজকে মুসলিমদের উপর আজাবের কারণ। অত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা, সেই আজাবকে ভয় করো যে আজাব তোমাদের মধ্যে যারা শুধু জালেম তাদের উপরই শুধু আপতিত হবে না, বরং সকলকে সামিল করে নিবে সেই আজাব নিজের মধ্যে। ওয়ালাম আর জেনে রাখো আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে সহি বুখারীর একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন মুসলিম সমাজের বা মুসলিম দেশের, মুসলিম পরিবারের, হ্যাঁ কোন একটা প্রতিষ্ঠানের। কি উদাহরণ দিয়েছেন? যে একটা জলজাহাজের মতো পানি জাহাজ, পানি জাহাজের দুই তলা আছে। হ্যাঁ হাদিসটা নবী সাল্লামের ভাষায় শুনাই, বলছে মাসালুল কাইমা আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকিফ ফিহা ওয়াল মুদাহিন ফিহা, যারা আল্লাহর সীমানা কি রক্ষা করে আর যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে ওই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করে। কামাসালে কওমিন, ওই সম্প্রদায়ের মতো, রাকিবু সাফিনাতান, একটা পানি জাহাজে তারা আরোহণ করল, ফাসাবা বাদহুম আসফালা ওয়া বাদহুম আলাহা, একদল তো নিচে নিচু তলাতে তোরা ওরা সিট পেল, আর এক দল ওপর তলাতে সিট পেল, ফাকানাল লাযিনা ফি আসফালিহা ইযাস্তাকাউল মা মারু আলা মান ফাওকাহুম, নিচে তলাতে লোনা পানি আছে, সমুদ্র সফর করছে, ওপরে মিষ্টি পানি রাখা আছে, মিষ্টি পানি নেওয়ার জন্য নিচে তলার লোকেরা উপর দিকে যায়, ওপর দিকে যায় তখন ওরা বিরক্তি বোধ করে। হ্যাঁ বিরক্তি বোধ করে, তখন এরা বলল যে তোমাদের পানি নেব না। মারু আলামান ফাওকাহুম ফাআযাউহুম, উপরে যখন যাচ্ছিল তখন তারা কষ্ট পাচ্ছিল, বলছেন যে তখন তারা কি করল, মন খারাপ করে বলল, ফাকারু লাউ খারাকনা ফি নাসিবানা খারকান, আমরা যদি আমাদের নিচেই ফুটো করে দিই ওদের পানি নিবই না, ফাস্তাকায়না মিন আর সেখান থেকে পানি নিয়ে নেব, মিষ্টি পানি তো হইতে পারে, সফর নদীতেও সফর হইতে পারে, ওয়ালাম ইনু যে মান ফাওকানা, আর ওপরের লোকদেরকে কেন কষ্ট দিতে যাব, নিচেই তো পানি আছে আমাদের, যথেষ্ট পানি আছে, ফাইন তারা কুহুম আমরা হুম হালাকু জামিয়ান, তাদেরকে যদি ছেড়ে দেই যে তোরা আদা খাবি স্বাদ পাবি। আজকাল বলে না, বলে না ভালো মানুষরা কি বলে, সলেহীনরা অনেক সলেহীন আছে, তারা বলে তুই আদা খাবি স্বাদ, নামাজ পড়বি না তুই স্বাদ পাবি। ছেলেকে বলছে, বউকে বলছে তুই পর্দা করবে না বুঝতে পারবে তুই, বুঝে গেছে। স্ত্রীকে বলছে যে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, আয়াতের ভুল বুঝাইছে, ধর্ম কেসে অমুসলিমদের উপর জবরদস্তি নেই, ভালো করে শুনে রাখেন, লাইক রাফিদিন মানে অমুসলিমদের উপর জবরদস্তি জায়েজ নয়, কিন্তু মুসলিম যে বলছে মুসলিম তার উপর অবশ্যই জবরদস্তি আছে, কে বলে জবরদস্তি নেই। তুমি যখন মুসলিম তখন ইসলাম মেনে চলতে হবে, এটা সকলের ক্ষেত্রে না, অমুসলিমদের ক্ষেত্রে জবরদস্তি কারো ধর্ম বদলানো যাবে না, হ্যাঁ ধর্মান্তরিত করা যাবে না, কিন্তু মুসলিম যখন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী মুসলিম নামাজ পড়তে অবশ্যই বাধ্য করতে হবে। গণ মুসলিম মনে করেন তারাও যথেষ্ট বুঝছে, ধীরে ধীরে বুঝবে জবরদস্তি করাটা ঠিক নয়, আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন না, এই যে কখনো নাজাত পাবেন না আপনি। শুনেন হাদিস বলছেন যদিও তাদের অবস্থায় ছেড়ে দেয় যে ফুটো করবি করগা আদা খাবি স্বাদ পাবি, হালাকু জামিয়ান তার নিচু তলার লোকের ধ্বংস হবে আর ওপর তলা ধীরে ধীরে যখন পানি উঠবে তখন ওরাও ধ্বংস হয়ে যাবে। ওয়াইন আখাজু আলাই দিমা, তাদের হাত পা যদি ধরে নেই যে ভাই রে মাফ কর পানি আনতে যেতে হবে না আমরাই পানি এনে দেব, হ্যাঁ তাহলে কি হবে, না যাও ওয়া না যাও জামিয়ান, তাহলে সকলেই পরিত্রাণ পড়ে। তাহলে আপনার বাড়িতে যদি আল্লাহ আর ক্রোধ হচ্ছে বিধীনদের জন্য পাপীদের জন্য আল্লাহর ক্রোধ গজব নামছে, আর দুইজন মুসল্লি মুসল্লায় বসে বসে জিকির আজকার করছেন স্বামী স্ত্রী, নাজাত পাবেন? কখনো নাজাত পাবেন না, কখনো নাজাত পাবেন না। শুধু বাড়ির কথা নাই, পরিবার সমাজ দেশ, যখন পরিবার ঠিক করে নিয়েছেন সমাজে নেমে যান, সমাজ ঠিক করে নিয়েছেন আপনার গ্রাম ঠিক করেছেন, তখন আপনি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঠিক করেছেন, তখন দেশকে ঠিক করেন, দেশ ঠিক করেছেন তো বিশ্বকে ঠিক করেন, হ্যাঁ শুধু এ কথা বললে হবে না আমি আমার বাড়িটা ঠিক করে নিয়েছি না, তখন আর গ্রামে গজব নামে তখন আমার বাড়িটা বেঁচে যাবে না, কখনো বাঁচবে না, সেটা আসমানি আজাব হইতে পারে আর জমিনি আজাব হইতে না কোনো আজাব হইতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা যে দুর্বল ছিলেন অসহায় ছিলেন আল্লাহ পাকের সাহায্য নিয়ে আসলো, আল্লাহ পাক কিভাবে হেফাজত করলেন আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করলেন, হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি সালামত করলেন, এই বিষয়ে এইগুলির দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাকের সাহায্য করু। হে মুমিনরা তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, ইজ আনতুম কালিল, যখন তোমরা সংখ্যাই বড় স্বল্প ছিলে, অল্প সংখ্যক ছিলে, মুস্তাজাফুন আফিল আরজে, আর আল্লাহর জমিনে তোমরা দুর্বল বলে গণ্য হচ্ছে, তোমাদেরকে দুর্বল গণ্য করা হইত, মুস্তাজাইফ মানে দুর্বল আর ইস্তাজাফা মানে দুর্বল মনে করা, তোমাদেরকে দুর্বল মনে করা হইত, আসলে দুর্বল তোমরা ছিলে, লোকেরা দুর্বল বলে মনে গণ্য করত, আর তোমরা সবসময় ভীত ছিলে যে তোমাদেরকে লোকেরা অপহরণ করে নিয়ে যাবে, যে কোনো সময় বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যেতে পারে, এরকম অবস্থা ছিল না? ছিল না। কোন একজন মুসলিমকে যদি কাফের মক্কার কাফেরা যে কোনো সময় উঠিয়ে নিয়ে চলে যায় কোন করে, কিছু করার ছিল কখনো ক্ষমতা ছিল না, চোখের সামনে সোমাইয়া রাদিয়াল্লাহ তাআলাকে শহীদ করা হচ্ছে, ইয়াসিরকে শহীদ করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিছুই করতে পারছেন না, সম্ভব নয়, সবকে শেষ করে দেবে। সাবরান আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এই যখন অবস্থা ছিল ফাওয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করলেন নিজের রহমতের ছায়া তলে, ওয়াইয়াদাকুম বিনাসরিহি, এবং তার সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করলেন, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদের কি আল্লাহ ভালো পবিত্র রিজিক সমূহ দান করলেন। কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? মক্কায় দুর্বল ছিলে আর যে কোনো সময় তোমাদের প্রাণহানি হইতো, যে কোনো সময় তোমার জুলুম অত্যাচার হইতো, আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দিলেন মদিনায়, ব্যবস্থা একটা করে ঠাঁই, এটা ঠাঁইয়ের ব্যবস্থা হইল। তারপরে এখানে আসার পরে নিজের বাড়িঘর তৈরি করলে, মসজিদ তৈরি করলে, জামাত সহকারে নামাজ পড়ছো, খোলাখুলি নামাজ পড়ছো, খোলাখুলি প্রকাশ্য ইসলামের দাওয়াত দিচ্ছ, ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হইল, আল্লাহ পাক পাক রিজিক দান করলেন আনসাররা, তাদের ধন সম্পদ লুটি দিলেন মুহাজিরদের জন্য, এছাড়াও জিহাদ যখন শুরু হলো গানিমতের ধন সম্পদ আসা শুরু হইল, আর তৈয়বাত পাক পবিত্র রিজিক আল্লাহ পাক দিতে শুরু করলেন, আর কোন অভাব সাহাবায়ে কেরামদের থাকলো না, ধীরে ধীরে এত অভাব মুক্ত হয়ে গেছেন, কোন অভাব ছিল না, যারাই না খেয়ে থাকতেন এমন নয় যে দারিদ্র ছিল, অভাব ছিল, বরং দান খায়রাত করে দিতেন, রাখতেন না, আর না খেয়ে থাকতেন, আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবন। এমনটা ছিল না যে শেষ জীবন পর্যন্ত খাদ্যের অভাব ছিল, খাদ্যের অভাব নিজেই তৈরি করতেন, অন্যরা না খেয়ে আছে কেন আমি জমা করে রাখবো, খেয়ে দিয়ে দিয়ে দি, বাকিটা দিয়ে দি, সবাই খাক। আল্লাহ পাক রব্বুনা বলছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরগুজার হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বিশ্বাসীরা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের বিশ্বাসঘাতকতা করিও না। খেয়ানত মানে বিশ্বাসঘাতকতা, আল্লাহর খেয়ানত করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ওয়াজিবে ঘাটতি করে দাও। যে পাঁচ অক্ত নামাজের চার অক্ত পড়ল, খেয়ানত করল না, করল না? আমানত হচ্ছে পাঁচ অক্ত, চার পড়ল, খেয়ানত করল না? আমানত হচ্ছে জামাতে গিয়ে পুরুষরা নামাজ পড়ে, সুস্থ জামাতে গেল না, খেয়ানত করল না? এগুলো তো মানে খেয়ানত মনে হয় না, কারণ এগুলো রোগ আছে আমাদের মধ্যে, সেই নাকি আপনারা যে কথা বলছেন না, খেয়ানত ভালো করে শুনে রাখেন, খেয়ানত জামাতে নামাজ পড়া ফরজ, ভালো করে মনে রাখবেন, পুরুষদের জন্য, জি সুস্থদের জন্য। যারা নামাজই পড়ে না কত বড় খেয়ানত করল, যারা তৌহিদকে নষ্ট করেছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, কবর মাজারে সেজদা করে, কত বড় খেয়ানতকারী, কত বড় বিশ্বাসঘাতক। রাসূলের সাথে খেয়ানত, রাসূলুল্লাহ দুই ঈদ দিলেন, এরা তিন ঈদ করে, খেয়ানত করল না? খেয়ানত ফরজ ওয়াজিবে ঘাটতি করা অথবা কি করা, হারাম নাজায়েজ কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে নিয়ে আসা দিনে যা হারাম, হারাম কোন কাজে কথায় লিপ্ত হওয়া খেয়ানত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করা খেয়ানত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে বেড়ে কাজ করা। নবী সাল্লামের জামানায় ছিল না, কিন্তু আমাদের অনেক পাপ আছে, হ্যাঁ, সুতরাং আমাদেরকে এরকম করতে হবে, খেয়ানত না? আপনাকে কি অধিকার দিল যে আপনি ধর্ম নিজের মানে স্বাদ মোতাবেক বানিয়ে নেবেন? যে নবীও করেননি, সাহাবিরা করেননি, কিন্তু আমাদের এগুলো না করলে চলে না, কারণ আমরা গুনাহগার পাপি তাপি, সুতরাং আমাদের তো করতে হবে। এরকম বহু আমাদের সমাজে বিদাত রয়েছে যেগুলোকে ভালো মনে করে করা হয়, হ্যাঁ, কল্যাণের আশা করা হয়, কিন্তু নবীর আদর্শে করা হয় না, যার ফলে এগুলি হচ্ছে খেয়ানত। শিরক হচ্ছে খেয়ানত, বিদাত হচ্ছে খেয়ানত, রসুলের আগে বাড়া, ফরজ ছেড়ে দেওয়া, ফরজে ঘাটতি করা খেয়ানত, হারাম নাজায়েজ কাজ করা খেয়ানত, এবং এই আল্লাহর দিনকে না পৌঁছে দেওয়া, লুকিয়ে রাখা, গোপন করা খেয়ানত, আল্লাহর দিন না পৌঁছানো। এইভাবে আরো মানুষের আমানতের কথা আল্লাহ বলছেন, ওয়াতা কুনু আমানাতিকুম, এবং তোমরা পরস্পরের আমানতে খেয়ানত করিও না, আল্লাহর আমানত খেয়ানত করিও না, রাসূলের আমানত খেয়ানত করিও না, আর পরস্পরের আমানতের ক্ষেত্রে ধন সম্পদের আমানত হোক তাতে খেয়ানত করিও না। আমানত, কেউ আপনার কাছে টাকা পয়সা জমা রেখেছে, স্বর্ণ চাঁদি কিছু রেখেছে, আপনি খেয়ানত করে নিলেন, আপনি খেয়ে বসে গেলেন, হ্যাঁ, কেউ আপনার কাছে কাগজপত্র দলিল পত্র রেখেছে, বিদেশে এসছে, রেখে এসছে, আমি বলছেন নেই, নষ্ট হয়ে গেছে, জানি না আমি, হারিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত করার জন্য। এরকম বহু খেয়ানত হইতে পারে, কাগজপত্র খেয়ানত হইতে পারে, কথার খেয়ানত হইতে পারে, আপনাকে একটি কথা হয়তো বলেছে, আর বলেছে ভাই কথাটা আপনি কোথাও ফাঁস করিয়েন না, না হলে এতে আমার ক্ষয়ক্ষতি হবে, অথবা যে কোনো, আর সেটাতে এমন নয় যে অন্যর কোন অনিষ্ট রয়েছে, হ্যাঁ, যদি এরকম কোন কথা বলে যে বেটাকে দেখব মানে মারব, তাহলে অবশ্যই এটা খেয়ানত করা নয়, আমানতে এটা অবশ্যই প্রকাশ করে দিতে হবে, এবং যাতে করে এই ব্যক্তির প্রাণ রক্ষা করা সম্ভব হয় যার মাধ্যমে তাকে পৌঁছাতে হবে, তাহলে সরকার, থানা, প্রশাসন তাদের কাছে পৌঁছে দিতে হবে যে এই লোক অমুক ব্যক্তিকে খুন করতে চায়, অবশ্যই পৌঁছে দিতে হবে। এইরকম কেউ যদি বলে ভাই আপনাকে একটা কথা বলছি, এখানে মদ পাওয়া যায় জানেন, অমুক জায়গাতে, তবে কাউকে বলিয়েন না, হ্যাঁ, অমুক জায়গায় নারী ব্যবসা হয়, কিন্তু কাউকে বলিয়েন না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে বললাম, আপনাকে তো বলবেন না, অবশ্যই ফরজ আপনাকে প্রশাসনকে জানিয়ে দাও, সৌদি আরবের সরকারকে জানিয়ে দাও, সরকারের প্রতিনিধিকে জানিয়ে দেওয়া যে এই অপরাধগুলি হচ্ছে। তাহলে এমন ক্ষেত্রে কথার যদি আমানত হয়, যেই ক্ষেত্রে এই কথাটি বাইরে প্রচার করলে আপনি বরং আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আরো ঝগড়া বাঁধবে, সম্পর্কের অবনতি ঘটবে, এইরকম কথার আমানত রক্ষা করতে হবে। ও আন্তুম তালামুন, জেনে শুনে, ওয়ালামু, আর জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়েরা, আওলাদ ছেলে মেয়ে দুটোকে বলা হয়, ওয়ালাদ যাকে জন্ম দিয়েছেন সে হচ্ছে ওয়ালাদ, ছেলেও সন্তান হইতে পারে আর মেয়ে সন্তান হইতে পারে, আর যখন ইবিন বলবেন তখন শুধু ছেলে সন্তান, বিন্ত বলবেন বিন্তুন বলবেন তখন হবে মেয়ে সন্তান। কিন্তু আরবরা আজকাল তাদের মাতৃভাষায় ভুল করে, মাতৃভাষায় ওয়ালাদ বলে তারা ছেলে সন্তানকে, এটা ভুল। ওয়ালাদ ছেলেকেও সামিল আর মেয়েকেও সামিল। তো আল্লাহ পাক এই জন্য বলেছেন তোমাদের ধন সম্পদ বা তোমাদের ছেলে মেয়ের আওলাদ বলেছেন। যদি ওয়ালাদ মানে আরবদের মাতৃভাষা দিয়ে তফসির করেন তাহলে কি হবে, তোমাদের ছেলে সন্তানগুলি ফেতনার কারণ, মেয়ে সন্তান ফেতনার পরীক্ষার কারণ নয়। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে, সেজন্য এখানে কফিলের আরাম চুরি করছে, হ্যাঁ, অথবা হারাম ব্যবসা করছে যে বেতন দিয়ে তো মেয়ের বিয়ে দিতে পারবো না, যৌতুক দিতে পারবো না, অনেক টাকা লাখ লাখ টাকা খরচ আছে, তখন হারাম ব্যবসা বাণিজ্য করছে, তো মেয়ের কারণে ফেতনায় পড়ে না। জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা তোমাদের ফিতনার পরীক্ষার কারণ, এতে অধিকাংশ মানুষ ফেল করেছে। ও আন্নাল্লাহ ইনদাহু আজরুন আজিম, আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে জেনে রাখো যে আল্লাহর নিকটে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। ও আন্নাল্লাহ ইনদাহু, আল্লাহর নিকটে তোমাদের জন্য আজরুন আজিম মহাপুরস্কার রয়েছে। এখানে আল্লাহ পাক ধন সম্পদ এবং ছেলে মেয়েদের ফিতনার কথা উল্লেখ করলেন খেয়ানতের বিষয়টি, বিশ্বাসঘাতকতার বিষয়টি উল্লেখ করার পরে। মানুষ খেয়ানত কেন করে? টাকা পয়সা ধার নিয়ে না দেওয়া, হাত ভারী করা, উধাও হয়ে যাওয়া, নম্বর চেঞ্জ করে দিলেন, হ্যাঁ, যে বাসায় থাকতেন বাসা থেকে আউট হয়ে গেলেন, যাতে টাকা দেওয়ার ইচ্ছা না থাকে, এরকম করে কেন করে? পয়সার ফিতনায় পড়েছে, পয়সার লোভ হয়ে গেছে বেশি। আর না হলে ছেলে মেয়েদের ফেত নাই, আমার ছেলে ছেলে লেখাপড়া করার জন্য, আজকাল তো সরকারি স্কুলে আর মাদ্রাসায় গরিব মাদ্রাসায় পড়িয়ে তো হবে না, ভালো ভালো স্কুলে পড়ে তো এক একটা ছেলে পড়ে 10,000-20,000 টাকা মান্থলি খরচ হয়, তো এত টাকা আমার বেতন দিয়ে কি করে জুটাবো, তো ধার খরচ করি। হ্যাঁ, সবাই পাকা বাড়িতে বাস করে, আমি কাঁচা বাড়িতে কেমন করে বাস করি, টিনের বাড়িতে কেমন করে বাস করি, তো আমিও পাকা বাড়ি করি, বুঝা গেছে না? তো এইগুলির কারণে কি হয়ে যায়, মানুষ খেয়ানত করে। সেন আল্লাহ পাক খেয়ানত নিষেধ করছেন, আর তারপরে বলছেন খেয়ানত মানুষ করে, ধন সম্পদের ফিতনায় পড়ে আর ছেলে মেয়েদের ফিতনায় পড়ে, এটা বড়ই ফিতনা পরীক্ষার কারণ। কিয়ামতের দিন অপদস্থ লাঞ্ছিত হবে আর জাহান্নামে যেতে হবে ছেলে মেয়েদের কারণে আর ধন সম্পদের কারণে। সুতরাং তোমরা নিজের লোভকে সংযত রাখবে আর তোমরা খেয়ানত করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যের সুব্যবস্থা করে দেবেন, পার্থক্যের আল্লাহ পাক তৌফিক দেবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের গুনাহগুলিকে মোচন করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহকারী। এই আয়াত আল্লাহ পাক কি বলতে চেয়েছেন, তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা। আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে আল্লাহ পাক কি করবেন তোমাদের জন্য, চারটি নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, ভালো করে শুনেন। কোরআন শুধু তরজমা যদি পড়ে চলে যান বুঝতে পারবেন, এই ছোট্ট আয়াতটিতে চারটি নিয়ামত, চারটি পুরস্কারের কথা আল্লাহ পাক বলছেন। একটি কাজ করবেন চারটি নিয়ামত পাবেন, কাজটা কি? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে গোনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে গোনাহ থেকে, শুধু গোনাহ থেকে বেঁচে থাকা না, গোনাহ থেকে বাঁচার যদি পুলিশের ভয়ে, প্রশাসনের ভয়ে, বাপের ভয়ে, মায়ের ভয়ে তাহলে হবে না। শরীর স্বাস্থ্য রক্ষার ভয়ে বিড়ি সিগারেট কেন খান না, শুনেছেন খুব ক্ষতি হতে, সেই জন্য না, আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি গোনাহ থেকে বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব হেফাজত করছেন আল্লাহর ভয়ে, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। আল্লাহর দিনের হেফাজত করছেন আল্লাহর ভয়ে, যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাহলে প্রথম পুরস্কার হচ্ছে যে আল্লাহ তোমাকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্যের ক্ষমতা দান করবেন, যার ফলে কখনো বিভ্রান্তির শিকার হয়ে জাহান্নামে যাবে না। এক, দুই নম্বর, আল্লাহ তোমাদের সাইয়্যাতগুলিকে মোচন করে দিবেন। তাফসীরকাররা বলছেন যে আল্লাহ পাক যদি জুনুব আর সাইয়্যা দুটো পাশাপাশি বলেন, তো সাইয়্যা হচ্ছে সাগিরা ছোট গুনাহ, আর জুনুব হচ্ছে কাবিরা বড় গুনাহ। তাহলে দুইটি শব্দ যখন ব্যবহার করা হয়েছে, ইয়ুকাফফির আর ইয়াগফির, তাহলে আল্লাহ ছোট গুনাহও মাফ করে দেবেন, দুই নম্বর, হ্যাঁ, আর তিন নম্বর হচ্ছে বড় গুনাহও আল্লাহ মাফ করবেন তোমরা যদি পাপ থেকে বেঁচে থাকো। কাবিরা গুনাহ থেকে বেঁচে আছেন তাহলে কি হবে, যদি আগের গুনাহ থেকে থাকে তাহলে আপনার আগের যদি গুনাহ থেকে থাকে তো কাবিরাও মাফ হবে, আর তার সাথে সাথে সাগিরা গুনাহ তো দৈনিক মাফতি আছে আপনার তাকওয়ার জীবনের কারণে। আর চার নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ মহা অনুগ্রহকারী, সুতরাং তিনি মহা পুরস্কার তোমাকে দিবেন, বড় পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লামা আব্দুর রহমান সাআদী রহমতুল্লাহ আলাই এয়াতের তাফসিরে এইভাবে তিনি তাফসির করেছেন যে একটি ভালো কাজ করেন তাকওয়া, চারটি নিয়ামত আল্লাহ পাক দিবেন। হিজরতের সময়ের কথা আল্লাহ পাক বলছেন, স্মরণ করো হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সম্পর্কে যখন কাফেররা মক্কার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, লিউসবেতুকা তোমাকে বন্দী করার জন্য, আসবাতা ইউসবেত মানে এখানে বন্দী করা, আও ইয়াকতুলুকা অথবা তোমাকে খুন করার জন্য, আও ইউখরিজুকা বা তোমাকে মক্কা থেকে বহিষ্কার করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্ব মুহূর্তে মক্কার কাফের নেতারা দারুন নাদওয়া নামক একটি বৈঠকখানা তাদের ছিল, মিটিং হল, সেখানে তারা মিটিং এ বসছিল। মক্কার বড় বড় কাফের নেতারা কি করা যায়, মোহাম্মদ তো ধীরে ধীরে বেড়েই গেল, হিজরত করলেন নবুয়াতের কত বছর পরে, ১৩ বছর পরে, ১৩ বছর ধীরে ধীরে লোক সংখ্যা মুসলিম বাড়তেই আছে, বাড়তেই আছে, আর তো একে সামলানো গেল না, বিভিন্ন রকম পন্থা দিয়ে আমরা চেষ্টা করলাম, প্রলোভন দিলাম, হেয় প্রতিপন্ন করলাম, ধমক দিলাম ইত্যাদি, আর জুলম অত্যাচার মেলা কিছু হইল, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না, করতে হবে কি, শেষ একটা সিদ্ধান্ত নেওয়া যাক। একদল বলল যে একে দেশ থেকে বের করে দাও, মক্কা থেকে বের করে দাও, যাক কোথাও অন্য দেশে চলে যাক, আর একদল বলছে না তো ওখানে গিয়ে তো আবার সংখ্যা বাড়িয়ে দিবে, গিয়ে আবার মক্কা হামলা করবে, কখন এসে না এটা করা যাবে না, গেল ওটাও না কষে, তাহলে কি করতে হবে, একে বন্দী করে রেখে দাও যতদিন পর্যন্ত তার কাজ অঙ্গীকার না করবে, আর এই কথা বলবো না, এইসব কথা বলবো না, আর কাউকে ইসলামের দাওয়াত দেবো না, ততদিনের মধ্যে একে বন্ধ রাখা, জেলে বন্ধ রাখে একে, সে এটাও করে কাজ হবে না, একদিন কখন বেরিয়ে যাবে, দলবল বাইরে তৈরি হয়ে যাবে, ওর মেলা শিষ্য তৈরি হয়ে গেছে, ওগুলো নিয়ে যাবে, ছাড়িয়ে নিয়ে চলে যাবে, তো এটাও কাজ হবে না, তাহলে কি করতে হবে, তাহলে খুন করতে হবে, সিদ্ধান্ত হলো কি, মোহাম্মদকে খুন করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হেফাজত করলে কেউ খুন করতে পারে, ফেরাউন তো মুসাকে খুন করতে পারেনি, হ্যাঁ ইউসুফ আলাইহিস ভাইয়েরা, হ্যাঁ ইউসুফকে পারে নাই, পারে তখন পারে না, আল্লাহ না চাইলে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুন করার ক্ষেত্রে তখন খুন করলে কেমন করে করতে হবে, যদি একজন খুন করি আর ওকে যদি জেনে নেই তো তার গোত্র যা আছে হাশেম গোত্র, ওরা তো সব এক হয়ে যাবে যে আমাদের বংশের লোককে আমাদের গোত্রের লোককে মারা আছে, সুতরাং কে সাজ করব, জাহিলিয়াত যুগে কে সাজ ছিল, তাহলে তো ওকে তো খুন করে দেওয়া হবে খুনের বদল, মুশকিল। আর একটা হচ্ছে একটা ভালো একটা বুদ্ধি, আবু জাহাল মালাউনি বুদ্ধি দিল, কি বুদ্ধি, যে আরো মক্কায় যতগুলি যতগুলি গোত্র আছে সব গোত্র থেকে একজন করে যুবক দাও তোমার প্রতিনিধি, একজন করে যুবক চাই, শক্তিশালী যুবক, সাহসী যুবক চাই, প্রত্যেক বংশের অনেকগুলি বংশ ছিল সব বংশটা একজন করে যুবক, আর এসে মোহাম্মদের বাড়ি ঘেরাও করবে, ঘেরাও করে রাত্রে দাঁড়িয়ে থাকে প্রস্তুত হয়ে, যেমনই সে বেরোবে বাড়ি থেকে ফজর পড়ার জন্য যাবে, হ্যাঁ বাড়ি থেকে বেরোবে তাকে খুন করে দিবে, আর খুন করে দিলে যেহেতু প্রত্যেক গোত্র থেকে একজন করে ছিল সেজন্য একজন চিহ্নিত হবে না, সবাই কিন্তু একসাথে আক্রমণ করবে, সবাই অস্ত্র দিয়ে আঘাত করবে যাতে করে একজনকে খুন না করতে পারে, যখন হাশেম গোত্র এতগুলি গোত্রের বিরুদ্ধে যখন কেসাসের দাবি করতে পারবে না, তখন শেষে ওদেরকে রাজি করবো যে দিয়াত নিয়ে নাও, মানে রক্তপণ একশো উট নিয়ে নাও, আমরা ভাগ করে একশো উট দিয়ে দেব মোহাম্মদের রক্তপণ হিসাবে। এই ছিল হিজরতের পূর্ব মুহূর্তে কাফেরদের ষড়যন্ত্রমূলক মিটিং, যে মিটিং এর কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ ফাকর আয়াত নম্বর ৩০। হে নবী তোমার সম্পর্কে তারা ষড়যন্ত্র করছিল, কেউ বলছিল যে কি করা হোক, লেউস বেতুকা কে বন্দী করে রাখা হোক, কেউ বলছিল আউয়াকতুলুক তোমাকে খুন করা হোক, কেউ বলছিল আউয়ুখরিজুক যে তোমাকে নির্বাসিত করবে তাড়িয়ে দেবে, ওয়াম করুন তারা ষড়যন্ত্র, তারা ষড়যন্ত্র করছিল, ওয়াম করুন আল্লাহও কৌশল করছিলেন, ষড়যন্ত্র কথাটি খারাপ, সেই জন্য আল্লাহর ক্ষেত্রে সমীচীন না, কি বলবেন, কৌশল, কৌশল ভালো হয় খারাপ হয়, আর আল্লাহ পাক কারো খারাপ চান না, ওদেরকে হেদায়তের জন্য একটু নবী পাঠিয়েছেন আবু জাহাল আবুল আব্দের হেদায়ত করার জন্য, আল্লাহ কি তাদের খারাপ চান, অমঙ্গল চান, কখনো চান না, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এবং আল্লাহ পাক সর্বোত্তম কৌশলকারী, ওয়াইদা তুতুল আলহিম আয়াতনা যখন তাদেরকে আমার আয়াতগুলি পড়ে শোনানো হয় আল্লাহ পাক বলছেন, তাহলে তখন তারা বলে তাদের সামনে না আমরা শুনলাম, লাউনা কিন্তু মানবো না, শুনলাম এই শোনা বাস, লাউনা শাও লাকুল্লাম ইসলাহাজা, আমরা চাইলে এইরকম কোরআন আমরাও বলতে পারি। মক্কার কাফিররা হটকারিতে করে বলেছিল, না হলে কোরআনে কারিমে তিন জায়গায় চ্যালেঞ্জ করা হয়েছে, তার মধ্যে একটি জায়গায় সূরা বাকারাতে রয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা নাজেল করেছে এতে যদি সন্দিহান হও, যেটা আল্লাহর বাণী নয় মুহাম্মদের তৈরি করা বা কেউ রচনা করে তাকে দিচ্ছে, ফাতু বিসূরাতিন মিসলিহি, একটা সূরা নিয়ে এসো, দশটি আয়াত নিয়ে এসো, দশটি সূরা নিয়ে এসো, এরকম ভাবে আল্লাহ পাক ওইরকম কোরআন নিয়ে এসো, এক জায়গায় কোরআনের কথা আর এক জায়গায় দশটি সূরার কথা, আর এখানে একটি সূরার কথা বলা হয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জের সামনে তারা দাঁড়াতে পারেনি, তারাও ভিতর ভিতর স্বীকার করত যে এই রকম অলংকার পূর্ণ শুধু শব্দের দিক থেকে বাক্যের দিক থেকে নয় অর্থের দিক থেকে, তারপরে কোরআনে কারিমে বহুমুখী আলোচনা রয়েছে, গায়েব অদৃশ্যের কথা রয়েছে, যেগুলি ঘটনা মোহাম্মদ বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, কাফেররা আশ্চর্য হতো যে এইসব ঘটনা তো আমরা শুনেছি, ঘটনা তো সত্য, এইসব ঘটনা কি করে মোহাম্মদ সাল্লাম জানছেন? তাহলে ওহি যদি না হবে তো মোহাম্মদ সাল্লাম একটা লিখতেও জানেন না, পড়তেও জানেন, আলিবু বুঝেন না, বাও বুঝেন না, অক্ষরের কোন জ্ঞান নেই, তিনি কি করে বলছেন? তাহলে তাদেরকে মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু অহংকার তাদেরকে বাধা দিয়েছিল, আল্লাহর সামনে অহংকার করা, আল্লাহর দিনের সামনে অহংকার করা, রাসূলের সামনে অহংকার করা তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল। আল্লাহ পাক বলছেন তাদের কথা, যারা বলেছিল আমরাও এরকম বলতে পারি, আসলে পারবে না, কিন্তু এরকম অহংকারের কথা, ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া মানে কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। কোরআনকে তারা কি বলতো? আসাতির উস্তুরার জামা, উস্তুরা হচ্ছে এক বচন, উস্তুরা বলা হয় উপন্যাসকে, হ্যাঁ কল্পিত কাহিনীকে বলা হয়। ওয়াইজ কালু, আর স্মরণ করো যখন মক্কার মুশরিকরা বলেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, হে আল্লাহ এই কোরআন যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আর আমরা মানলাম না তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিয়ে দাও, আবিতে নাবি আযাবিন আলিম, অথবা আমাদের কাছে কঠোর শাস্তি মর্মান্তিক শাস্তি নিয়ে আসো। এটা কারা বলেছিল? মক্কার মুশরিকরা। কথাটা ভালো করে বুঝলেন, তারা কি বলেছিল যে আল্লাহ কোরআন যদি সত্য হয় আর আমরা তো মানছি না তাহলে পাথর বর্ষা দাও, তার মানে তাদের অন্তরে এ কথা শক্ত হয়ে বসেছে যে কোরআন মিথ্যা, কোরআন মুহাম্মদের বানানো, সত্য নয়, সুতরাং পাথর আকাশ থেকে হ্যাঁ বর্ষানো হবে না বা কঠোর শাস্তি আসবে না, আমরা পরাজয় স্বীকার করব না, আমরা হারবো না, এটাই না ছিল। অথচ একটু যদি, আরে তারা জাহেল আর আবু জাহেল, এই জন্য এত অজ্ঞতা, এখানে তো এরকমও দোয়া করতে পারত, আল্লাহ যদি কোরআন যদি সত্য হয় তোমার পক্ষ থেকে তাহলে আমাদেরকে সেটা মেনে নেওয়ার শক্তি দাও, কত সুন্দর কথা হইত। আল্লাহ দোয়াটা শুনতেন না? শুনতেন না, হ্যাঁ লাঞ্ছিত করতেন কি? তো জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে, জ্ঞানী মানুষ আজকে বর্তমান যুগে যারা শিরক বিদাতে ধর্ম পালন করছে মুসলিম সমাজে, তারা মনে করে আমারটাই ঠিক, সুতরাং কখনো মগজ খুলতে চাই না, লক করা আছে, আরে খুলে দেন, নিরপেক্ষ হন, আর সূরা ফাতিহাটা এহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা অন্তর খুলে পাঠ করে, আল্লাহ আমারটাই যদি ঠিক হয় তো এই পথেই রাখো, আর আমারটাই যদি ভুল হয়, অন্যেরটা যদি হক হয় তাহলে সেটাই যদি সিরাতাল মুস্তাকিম হয়ে থাকে, ওই পথে চলার তৌফিক দান করো। একথা বলতে অসুবিধাটা কি? অসুবিধা আছে কি? আমি মানুষকে জবরদস্তি দাওয়াত দিই না, আমি বলি যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কবর পূজার ধর্ম পালন করেন, আমি ওটা কবর পূজা মনে করি, ওটাকে ইসলাম মনে করি না, আপনি আপনার সুফিবাদকে ধর্ম মনে করেন, ওইটা আপনার ধর্ম, আমি এটাকে ধর্ম মনে করি না, বোঝা গেছে? আপনি মিলাদকে আপনি ধর্ম মনে করেন, আমি ওটাকে বিদাত মনে করি, বোঝা গেছে? এইরকম বহু আপনার সাথে দ্বিমত রয়েছে। এখন আমাদের সমাধান হচ্ছে আপনিও দোয়া করেন অন্তর থেকে হেদেনা সিরাতাল মুস্তাকিম, আর আমিও দোয়া করি, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, যদি সরল পথ আপনারটা হয় তো আল্লাহ ওইটাই আমাকে দেখাবে, আর আমি যেটা বলছি সেটা যদি সরল পথের দিশা হয়ে থাকে তাহলে আল্লাহ ওইটাকে আসার তৌফিক, অসুবিধাটা কি? অসুবিধাটা কি? কিন্তু না, আমারটাই ঠিক, কোনো মতেই মানব না অন্যটা, যার ফলে আল্লাহ পাক হেদায়েতের তৌফিক দেন না। সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এইরকম কাফেররা দোয়া করেছে, শুধু আল্লাহ পাকের আজাব নেমে আসলো, আজাব তো ওইরকম বড় ধরনের মক্কায় এসে ধ্বংস করলেন, আল্লাহ পাক আসমানি আজাব জমিনী আজাব দিয়ে ধ্বংস করলেন না, কারণ দুটি কারণ, এক নবী আছেন, নবী যতদিন বেঁচে আছেন আসমানি জমিনী আজাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করবেন না, দ্বিতীয় যে এরা আল্লাহর কাছে দোয়া করতো, হ্যাঁ যখন তোয়াফ করতো দোয়া করতো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, তো যেই জাতি ক্ষমা চাই সেই জাতিকে আল্লাহ কি করেন না, ধ্বংস করেন না ছোটখাটো আজাব দিয়ে, যেমন জেহাদের মাধ্যমে আল্লাহ পাক বদরে এদেরকে লাঞ্ছিত করলেন, মক্কা বিজয়ের মাধ্যমে লাঞ্ছিত করলেন, এই আজাব তাদের কাছে নেমে এসেছে। তাদের উচিত ছিল যে আল্লাহ যদি তোমার পক্ষ থেকে কোরআন সত্য হয় তাহলে আমাদেরকে সেই পথে হিদায়ত দান করো। শেষ আয়াতটি বলছে ওমা কান আল্লাহ লিয়াযযিবহুম, আল্লাহ পাক তাদেরকে আজাব দেবেন না, কেন, ওয়ান্তা ফিহিম, যেহেতু আপনি তাদের মাঝেই রয়েছেন। নবী বেঁচে থাকাকালীন এই শেষ উম্মতকে বা শেষ উম্মতের কাফেরদেরকে আল্লাহ পাক সমূলে বিনাশ করবেন, ওমা কান আল্লাহ মুআযযিবহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন না, অহম ইস্তাগফির, যদি তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।